السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি যারা ঈমান নিয়ে আসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেন, আর যারা তাকে অস্বীকার করে তার নিয়ামতের অকৃতজ্ঞ হয় তার বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেন। আজকের তাফসীর হচ্ছে সূরাতুল হাক্কা থেকে। এই সূরাতুল হাক্কাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিকেই কয়েকটি জাতির কথা উল্লেখ করেছেন, আদ, সামুদ এবং নূহ আলাইহিসসালামের জাতি, ফেরাউন, এসব জাতির কথা সংক্ষেপে উল্লেখ করে বলেছেন যে এরা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ পাককে অস্বীকার করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের আজাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করেছিলেন। এই সূরাতুল হাক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়। মক্কী জীবনের বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি খুব ছোট ছোট, আর অর্থের দিক দিয়ে লক্ষণ হচ্ছে যে তার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ, আখেরাত, ইমান, রসুলের প্রতি ইমান, জান্নাত জাহান্নাম, এসবগুলি বিষয়বস্তু হচ্ছে মক্কার বিষয়বস্তু। যখন বিভিন্ন মাসলা মাসাইল, বিধিবিধান, নামাজ শেষ দিকে, যদিও নামাজের বিধান এসছে মক্কী জীবনে শেষ দিকে, রোজা, জাকাত, হজ, পর্দা, এগুলি মদিনায় এসে নাজিল হয়েছে এসব বিধান। তো অর্থের দিক দিয়েও আমরা বুঝতে পারি, যদিও লিখা না থাকে তাফসীর কিতাবে, কিন্তু অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে অনেক সময় বোঝা যায় যে এই সূরাগুলি বা আয়াতগুলি সাধারণত মক্কী জীবনের হইতে পারে। আর শব্দের দিক দিয়ে কোরআনে কারিমের আলফাজ, বাক্যের দিক দিয়ে লক্ষ্য করলেও বোঝা যায় যে মক্কী জীবনে যে আয়াতগুলি নাজিল হয়েছে সেই আয়াতগুলি খুব ছোট ছোট, কারণ তাতে ইমানী বিষয়গুলি আলোচনা করা হয়েছে, আর ইমানী বিষয়ের জন্য অত বিস্তারিত আলোচনা আর বা বিস্তারিত বাক্যের, লম্বা বাক্যের, দীর্ঘ কথার প্রয়োজন হয় না অনেক সময়। পক্ষান্তরে যখন বিধিবিধান বর্ণনা করতে হবে তখন দীর্ঘ কথার প্রয়োজন রয়েছে। এই জন্য মক্কী জীবনে বিধিবিধান, মাসলা মাসাইল যখন নাজিল হয়েছে আয়াতগুলি বড় ধরনের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াতের শুরুতে কিয়ামত সম্পর্কে। কিয়ামতের অনেকগুলি নাম আছে, কিয়ামত একটি নাম তার, আল কিয়ামাহ, ইয়াউমুল কিয়ামাহ, ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন। কিয়ামতকে কিয়ামত এই জন্য বলা হয় যে সেই দিনটি প্রতিষ্ঠিত হবে, সেই দিনটি কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল সেদিন বিচার কায়েম করবেন। সেই দিন এই অর্থেও নেওয়া যেতে পারে সেই দিন সবাইকে কবর থেকে আল্লাহ পাক দণ্ডায়মান করবেন এবং আল্লাহর সামনে হাজির হইতে হবে। আর সেই দিনকে আসসা বলা হয়। ইয়াস আলুনা কানিসা, লোকের আপনাকে জিজ্ঞাসা করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সা সম্পর্কে, সা মানে আজকালকার জামানে ঘড়ি, সা মানে ঘড়ি, আর সা মানে ঘন্টা হয়, আর সা মানে সময় হয়, মুহূর্ত হয় ইত্যাদি অর্থে আসে সা। এই জন্য বলা হয়েছে একটি এমন সময় যে সময়টি মানুষের জন্য চূড়ান্ত ফয়সালার সময়, এবং সেই সময়ের প্রতীক্ষায় সমস্ত মানুষ আছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। দুনিয়াতে অনেক সময় আপনি ন্যায্য অধিকার পেলেন না, আপনি আপনার হক পেলেন না, আপনি মজলুম নির্যাতিত হলেন, জুলম অত্যাচারের শিকার হলেন, কিন্তু ওই সময়টি এমন একটি সময়, কিয়ামতের সময় আসা, যে সময় আপনি আপনার ফয়সালা, ন্যায্য হক, ন্যায্য প্রাপ্য অবশ্যই পাবেন। এই ইমান আমাদের আছে। এর একটি নাম হচ্ছে আল হাক্কাহ। এই সূরায় আল্লাহ ফাকরবুল আলমী তিনটি নাম উল্লেখ করেছেন, একটি নাম দিয়ে শুরু করেছেন এবং তিনবার করে ওই নামটি উল্লেখ করেছেন, আল হাক্কাহ তুমাল হাক্কাহ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ। আল হাক্কাহ হক থেকে, হক মানে সত্য, হক মানে সত্য, তাহলে আল হাক্কাহ মানে সত্য বিষয়, সত্য বিষয় বা নিশ্চিত বিষয়, এমন এক বিষয় যা সংঘটিত হওয়া নিশ্চিত, হবেই হবে তা, এতে কোনো সন্দেহ নেই। এজন্য কিয়ামতের একটি নাম হচ্ছে হাক্কা। আর এই শব্দটিকে নিয়ে যা তিনবার করে এসেছে, প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, একে নিয়ে নামকরণ হয়েছে এই সুরার, সুরাতুল হাক্কা। তারপরে আল্লাহ ফাকরুল আলমিন এই সুরায় আরেকটি কিয়ামতের নাম উল্লেখ করেছেন, আল কারিয়া। যে নামে একটি সুরা আছে, আল কারিয়া তো মাল কারিয়া অমা আদরাকা মালকারিয়া, একই ভঙ্গিমাই, আল হাক্কা তো মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের আরেক নাম হচ্ছে কারিয়া। কারা মানে নক করা, এজন্য আজকাল যে দরজা নক করার ক্ষেত্রে যে শব্দটি আরবিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কারা আল বাব, সে দরজায় নক করল, দরজায় খটখটালো। তো কারা থেকে আল কারিয়া, কিয়ামতকে কারিয়া কি জন্য বলা হয়, এই জন্য বলা হয় যে সেই দিন, এই কিয়ামতের দিনের যে ভয়াবহতা, মানুষের অন্তর পর্যন্ত নক করবে। অনেক সময় সামান্য কিছু ভয় থাকে, মানুষের শরীরের উপরে প্রভাব পড়ে, অন্তরের উপরে প্রভাব পড়ে না, কিন্তু যেই ভয় ভীতির প্রভাব অন্তরের অন্তর স্থলে পৌঁছে যায় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে পৌঁছে, সে হচ্ছে আসল ভয়। এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে যা মানুষের অন্তরকে নক করবে, আল কারিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল হাক্কা তুমাল হাক্কা, সুনিশ্চিত দিবস আল হাক্কা। মাল হাক্কা, সুনিশ্চিত দিবস কি বা সুনিশ্চিত বিষয় কি? ওমা আদরাকা মাল হাক্কা, মাল হাক্কা মা মানে কি? মাল হাক্কা মানে সুনিশ্চিত, সুনিশ্চিত বিষয় কি বা সত্য বিষয় কি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মাল হাক্কা, তোমাকে যে জিজ্ঞাসা করছি তুমি জানবে বা কি করে যে হাক্কা কি জিনিস, সুনিশ্চিত বিষয় কি জিনিস? যদি আল্লাহ পাক না জানান, যদি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা না জেনে থাকি, তাহলে কিয়ামত সম্পর্কে জানতাম? জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে বলছেন, মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমিও জানতে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব কোরআনুল করিম বা কি জিনিস, আর ঈমানই বা কি বিষয়, কিছুই জানতে না যদি আল্লাহ পাক না জানাতেন, অজ্ঞতাই থেকে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, সঠিক আমাদেরকে এলম এবং জ্ঞান দান করেছেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেছেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান এবং অনুগ্রহ। ওমা আদরাকা, তুমি জানবে কি করে বা তোমাকে কি বস্তু জানাবে, মাল হাক্কা, যে এই সুনিশ্চিত বিষয়টি কি বা সত্য বিষয়টি কি, সেটি হচ্ছে কিয়ামত। তা হচ্ছে কিয়ামত, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জাতির কথা উল্লেখ করেছেন, এই জাতিগুলি অত্যন্ত প্রাচীন জাতি, খুব প্রাচীন জামানার লোকেরা, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের নবীর নাম কেউ বলতে পারেন? হ্যাঁ, কে বলল? নূহ। হ্যাঁ, সালেহ, সালেহ। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে সামুদ সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই মানে তাদের গোত্রের নবী সালেহ আলাইহিসসালামকে। ওয়াইলা আদিন আখাহুম, কি বলতে পারেন? হুদান। এবং আদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই তাদের গোত্রের এক নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে হুদ আলাইহিসসালাম। তো আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে সামুদ এবং আদের কথা, কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায় আল কারিয়াকে তারা মিথ্যা মনে করেছিল। কাজ্জাবা মানে মিথ্যা মনে করা, মিথ্যা সাব্যস্ত করা, বিশ্বাস না করা। আর কাজ্জাবা মানে মিথ্যা বলা, কাজ্জাবা মানে মিথ্যা বলা, কিন্তু এখানে আল্লাহ মিথ্যা বলার কথা বলেনি, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা মনে করেছিল না, এসব মিথ্যা কথা, ভুল কথা, ভিত্তিহীন কথা। আসলে কিয়ামত নেই, বিচার হিসাব নিকাশ নেই, মরণের পরে পুনরুত্থান নেই, উঠানো নেই, কবর থেকে সরে গেলাম, গলে গেলাম, শেষ হয়ে গেলাম, আখেরাত নেই। এইরকম যারা মনে করে তারা ওই আদ সম্প্রদায়ের জাতির মতো, এবং ওই রকমই আজাবের প্রতীক্ষা করা উচিত যেমন আজাব আপত্তিত হয়েছিল আদ এবং সামুদ সম্প্রদায়ের উপর। সে আজাবগুলি সংক্ষেপে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ এরশাদ করেছেন আল কারিয়াকে, অর্থাৎ কিয়ামতকে তারা কি করেছিল, মিথ্যা মনে করেছিল। ফাম্মা সামুদ, এখন সামুদের কথা শুনুন, আল্লাহ বলছে সামুদের কথা শুনো তারা কি করেছিল। পক্ষান্তরে সামুদ ফা উহলে খুবই তাকিয়া, যখন তারা আল্লাহকে অস্বীকার করল, মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে অস্বীকার করল, রাসূলের প্রতি ইমান নিয়ে আসতে অস্বীকার করল, এবং পরকালের জীবনকে তারা অস্বীকার করল, কিয়ামতকে অস্বীকার করল, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। উহলিকু, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো বিত্তাগিয়া, বিত্তাগিয়া, তাগা ইয়াতগা মানে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখান থেকেই তাগুত বলা হয় সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে, বিশেষ করে তাগুত বলা ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নিজের উপাসনার দিকে, নিজের পূজার দিকে, নিজের অন্ধত্বের দিকে, লোকেরা অন্ধ হয়ে তার অন্ধভক্ত হয়ে যাক, বিনা দলিলে বিনা প্রমাণে তার কথা সবগুলি সত্য নবী রসুলের মতো এইরকম মনে করুক, এই মনের কামনা বাসনা যার আছে সেই ব্যক্তি তাগুত। এই জন্য মানবরচিত বিধান হচ্ছে তাগুত, কারণ মানবরচিত বিধানের যারা প্রবক্তা তারা বলছে যে আজকালকার জামানার সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই রচিত বিধান, ক্যাপিটালিজম, পুঁজিবাদ অথবা সমাজবাদ অথবা মার্ক্সবাদ অথবা মাওবাদ ইত্যাদি বাদ। তো এগুলি হচ্ছে তাগুতের বিধান। এইরকমই আল্লাহ ছাড়া অন্যের যতগুলি পূজা হচ্ছে সেগুলি হচ্ছে তাগুত। তাগুতের পাঁচটি ব্যাখ্যা, একটি ছোট্ট কিতাব আছে আপনাদেরকে বলি, পড়ে নেবেন খুব সংক্ষেপে। সেটা হচ্ছে তিনটি মূলনীতি, কিতাবের নাম হচ্ছে তিনটি মূলনীতি। ওর শেষ দিকে আপনি পাবেন তাগুত অনেক রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তাগুত হচ্ছে পাঁচ রকমের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাগিয়া দিয়ে ধ্বংস করলাম। তাহলে তাগিয়ার বা তাগা ইয়াতগার শাব্দিক অর্থ থেকে তাগুত একটি শব্দ বেরোলো, যে আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হয় এবং ওর ওপর সন্তুষ্ট ও তাগুত। এইরকমই মানবরচিত বিধান যেহেতু আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে রচনা করা হয়েছে এবং সেটাকে সারা পৃথিবীতে চালিয়ে দেওয়া হয়েছে, সেজন্য সে তাগুতি বিধান। এইরকমই তাগা ইয়াতকু, যে কোনো সীমালঙ্ঘনকারীকে বলা হয় সে সীমালঙ্ঘন করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাগিয়া বলেছেন ওই ক্ষেত্রে না, কোন কারো পাপের ক্ষেত্রে নয়, বরং এখানে বলা হয়েছে এমন আজাবের ক্ষেত্রে যে আজাব সীমাহীন ছিল, আজাবের সীমাহীনতা দেখানো হয়েছে। তাহলে তাগিয়া মানে এখানে বলা হয়েছে, তাগিয়ার তাফসিরে সাহাবাই কেরাম এবং তাবেইনরা তাফসির করেছেন, তাগিয়া মানে বিসাইহা আশ-শাদীদা, ভয়ঙ্কর বিকট শব্দ বা সীমাহীন বিকট শব্দ, এমন বিকট শব্দ যে সেই শব্দে তাদের কানের পর্দা ফেটে গেছিল এবং সব সাথে সাথে আচারকে পড়েছে, নিশ্চিন্ন হয়ে গেছে, একটিও কেউ বেঁচে থাকেনি। বিদ্যুতের গর্জনে আজকাল অনেকে মারা যায়, তাই না? বিদ্যুতের গর্জনে, আর এই গর্জন বিদ্যুৎ থেকে কত বেশি যে সীমাহীন ওর গর্জন ছিল, আর শব্দ যে কত বিকট ছিল যে সমস্ত ধ্বংস হয়ে গেছিল একটি আওয়াজে। আল্লাহাক বলছেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, এই সমুদ্রের ধ্বংস করা হয়েছিল বিত্তাগিয়া, সীমাহীন বিকট শব্দের দ্বারা। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসির। কিন্তু প্রখ্যাত তাবি মুজাহিদ, মুজাহিদ একজন বড় মুফাসসির, ইমাম মুজাহিদ, তিনি একটি আলাদা তাফসির করেছেন। তাগিয়া বলা হয় গুনাহকেও বলা হয়, সীমা লঙ্ঘনের গুনাহ, যে কোনো গুনাহ হচ্ছে সীমা লঙ্ঘন। আপনি নামাজ না পড়ছেন, সীমা লঙ্ঘন করলেন আপনি, আপনি সুদ খাচ্ছেন, সীমা লঙ্ঘন করলেন, আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন বা অশ্লীল কাজ করছেন, অশ্লীল দৃশ্য দেখছেন, সীমা লঙ্ঘন করলেন। এক কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের যে হুদুদ, যা কোরআন কারিমের ভাষায় বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, আল্লাহ কোরআন কারিমে বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, সুতরাং এই সীমাকে অতিক্রম করিও না, পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। তাহলে যারাই সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সীমানা নির্ধারিত করা হয়েছে, সেই সীমানাকে মানে হালাল হারামের সীমানা, ফরজ অজবের সীমানা, বৈধ অবৈধের সীমানা, করণীয় বর্জনীয়র সীমানা, যা আল্লাহ পাক নির্ধারিত করেছেন, কি করবেন কি করবেন না, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করবেন, কি খাবেন না, যা আল্লাহ পাক এবং তার রাসূল হালাল করেছেন তা খাবেন, যা হারাম তা খাবেন না, কি ফরজ অজব আদায় করবেন, যা আল্লাহ এবং তার রাসূল ফরজ করেছে তাই ফরজ, মানুষ ফরজ করলে ফরজ হয় না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুদুদ মানে সীমানা রয়েছে, সেটাকে সীমা লঙ্ঘন করা হচ্ছে যে কোনো গুনাহ। তো ইমাম মুজাহিদ তাফসীর কর্তৃক বলেছেন যে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল তাদের পাপের কারণে, মানে সীমা লঙ্ঘন করেছিল তারা পাপ করে, তাগিয়া মানে তাহলে পাপের অর্থ করেছে, কিন্তু প্রসিদ্ধ তাফসীর হচ্ছে তাগিয়া মানে হচ্ছে সীমাহীন বা ভীষণ বিকট শব্দ। ওয়াম্মা আদন পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, এখানে সংক্ষেপ করে দেওয়া হল সামুদের ঘটনা, তাদেরকে আল্লাহ পাক একটি মুজিজা, তাদের নবীকে উষ্ট্রি পাঠিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল সুরায় অশামসে ওয়াদুহাহা উল্লেখ করেছেন না, কাযযাবা সামুদ বিতাগওয়াহা ইযিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, আল্লাহর উষ্ট্রি, ওয়াসুকিয়াহা ফাকাযযাবুহু, মিথ্যা মনে করেছিল নবীকে, ফাকারুহা হত্যা করে দিয়েছিল সে উষ্ট্রিকে, ফদম দমা আলহিম রব্বহম বিজাম্বেহিম, তাদেরকে একবার সমূলে বিনাশ করে আল্লাহ ধ্বংস করেছিলেন। এখানে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল বলা হয়নি, সমূলে বিনাশ করে দেওয়া হয়েছিল, ফদম দমা রব্বহম বিজাম্বেহিম, তাদের পাপের কারণে, ফাসা উহা একেবারে শেষ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন। ওয়ালা ইয়াখাফু উকবা, আল্লাহ পাক কোন জাতিকে কোন ব্যক্তিকে ধ্বংস করতে গিয়ে তার যে কোনো প্রতিক্রিয়া হতে পারে এর কথা চিন্তা করেন না, না করতে হয়, আল্লাহ পাককে করতে হয়নি কিন্তু আমাদের প্রত্যেককে করতে হয়। কোন একজন সাধারণ লোককেও মারতে গিয়ে বড় থেকে বড় শক্তিওয়ালা সে প্রতিক্রিয়ার কথা চিন্তা ভাবনা করছে, প্রতিক্রিয়া হইতে পারে। হ্যাঁ, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা মেরেছি সুতরাং আমাদেরকেও নিজেকে সুরক্ষিত স্থানে থাকতে হবে, যেখানে সেখানে চলাফেরা করা যাবে না, কারণ আমাদের অনেক শত্রু আছে, ঠিক না? তাহলে দুনিয়ার প্রত্যেকটি শক্তি, একাফো উকবাহা, কোন কাজ করলে কোন সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়া হতে পারে, এই আশঙ্কা তার আছে বা তাদের আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, আল্লাহ পাক এর যে প্রতিক্রিয়া পরিণাম হবে কিছু, তারা কিছু প্রতিশোধ নিতে পারবে বা কোন জাতি এসে প্রতিশোধ নেবে যে সামুদকে ধ্বংস করা হয়েছে, ওয়ালা ইয়াখাফু, আল্লাহ পাক এর ভয় করেন না, আল্লাহ পাকই আশঙ্কা নেই, সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সামুদ সম্প্রদায় কোন এলাকায় বাস করত এটা একটা জানার বিষয়, যদিও না জানলেও চলে, কিন্তু যদি আমাদের কাছে কোরআন হাদিস থেকে সত্য জ্ঞান থাকে তাহলে জানলে কোনো দোষ নেই। সামুদ সম্প্রদায় কেমন একটা সম্প্রদায় আর আদ সম্প্রদায়, এই দুইটি সম্প্রদায় এই জাজিরা আরবে, আরব এলাকায় বাস করত। বাকি অন্যান্য যতগুলি উম্মতের ঘটনা ঘটেছে এই জাজিরা আরব উপদ্বীপের বাইরে, শাম দেশে অথবা ইরাকে অথবা মেসরে, মানে ফেরাউন ঘটনা, মেসরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদ ঘটনা ইরাকে, কিন্তু এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় এই দুইটি ঘটনা, এই দুই জাতির ধ্বংসের ঘটনায় এই আরব উপদ্বীপে হয়েছে, আল জাজিরাতুল আরাবিয়া যেটাকে বলা হচ্ছে, যেখানে আমরা আছি কাছাকাছি। হ্যাঁ, সামুদ সম্প্রদায়কে কোন এলাকায় ধ্বংস করা হয়েছে সেই এলাকার নাম হচ্ছে আল ওলাহ, আল ওলাহ, যা তাবুক জোনে পড়ছে, সৌদি আরবের যে তাবুক এরিয়া আছে, যেমন আপনার ইস্টার্ন প্রভিন্স মিন্তাকাসার কিয়াত আছেন, তাবুক এলাকায় এই জায়গাটি অবস্থিত। সে এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অতিক্রম করেছিলেন, সাহাবাই কেরামরা সেখানে অবস্থান করে আটা সেনে ফেলেছিলেন, পানি নিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তাড়াতাড়ি যে আটা সেনে ফেলেছে, এই আজাবের এলাকার পানি দিয়ে সেই আটাকে ফেলে দাও এবং এখান থেকে দ্রুত প্রস্থান করো, তাড়াতাড়ি এখানে অবস্থান করবে না, এখানে লেট করবে না, বিলম্ব করবে না, কারণ আল্লাহর গজব আল্লাহর আজাবের কিছু অংশ থেকে যেতে পারে আর তা তোমাদের উপর আসতে পারে। এই জন্য বলা হয়েছে যে কোনো আজাবের এলাকা সম্পর্কে যদি জানা থাকে যে এই এলাকায় কোনোদিন আল্লাহ পাকের আজাব এসেছিল মারাত্মক আজাব, তাহলে সেই এলাকায় অবস্থান করা ঠিক নয় এবং তাড়াতাড়ি সেখান থেকে অতিক্রম করতে হবে। এবং কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাম বলেছেন লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা, যারা নিজেদের জুলুম করে ধ্বংস হয়েছে, অত্যাচার করে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে যেসব জাতি ধ্বংস হয়েছে বা তাদেরকে ধ্বংস করা হয়েছে সেই এলাকায় প্রথম কথা প্রবেশই করবে না, যাবেই না সেই এলাকায়। আর যদি যেতে হয় ইল্লান তা কোনো বাকিন, কাঁদতে কাঁদতে ঢুকবে যে আল্লাহ তোমার গজব থেকে রক্ষা করি আল্লাহ, আল্লাহ তোমার আজাব থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ। তো এই সামুদ সম্প্রদায়ের এলাকা তাবুক এলাকায় রয়েছে, আল্লাহ পাক রব্বুল প্রাচীন জামানায় এদেরকে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায়, আদ সম্প্রদায় এই আরব উপদ্বীপের মধ্যে, সেই এলাকা হচ্ছে ইয়ামান এবং ওমান, আর ওই দিকে আপনার যে আরব আমিরাত ওর এই সব বর্ডার, এই তিনটি দেশের বর্ডারের আশেপাশে বিস্তর এলাকা আছে, যে এলাকার নাম হচ্ছে আরবিতে আরবুল খালি আর ইংরেজিতে বলছে এমটি কোয়ার্টার, বুঝলেন? কেউ এমটি মানে শূন্য, এমটি আর কোয়ার্টার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ, আর রোবো আল খালি, খালি মানে শূন্য আর রোবো মানে চার ভাগের এক ভাগ। আচ্ছা এই এলাকাকে রবুল খালি কেন বলা হয় কে বলতে পারেন? জিওগ্রাফিয়া ভূগোল, ভূগোলের জ্ঞান। এই এলাকাকে রোবো বলা হয় মানে এক চতুর্থ অংশ, আরব জাজিরা সৌদি আরব যা আছে এর এক চতুর্থ অংশ একেবারে শূন্য পড়ে আছে, আর খালি মানে শূন্য, শূন্য পড়ে আছে 1400 বছর আগে থেকে, তার আগে থেকে পড়ে আছে, এখনো পড়ে আছে। এই এলাকায় না তেমন রাস্তাঘাট আছে, এমন মরুভূমির মরুভূমি যে যখন বাতাস ওঠে, প্রাচীন জামানার কিস্তা কাহিনী আমি ভূগোলের একটি কিতাব পড়েছিলাম জাজিরা আরবের, এতে পড়েছিলাম বাল্য জীবনে ছাত্র জীবনে পড়েছিলাম যে উঁটে চড়ে সফর করত আর যখন বাতাস আসলো ওই ঝড়ে মানুষ মরুভূমির বালিতে ডুবে থেকে যেত, ডুবে থেকে যেত। এখনো কোনো রাস্তাঘাট তেমন হয়নি, আরাম করে অনেক ভাইরা ওখানে কাজ করেন যারা এখানে জাহারান আসেন মাসে বেতন নিতে, বাজার করতে কেনাকাটা করতে এখানে দম্মাম খবরে আসে, প্লেনে আসে প্লেনে যায়। আর রবুল খালি এই এলাকায় আর সম্প্রদায় বাস করত কোনো এককালে, আজকে থেকে প্রায় 8-10 হাজার বছর আগে, ইব্রাহিম আলী সালামের জামানে হচ্ছে 5000 বছর। আবুল কালাম আজাদ সাহেব মানে মৌলানা আবুল কালাম আজাদ যে ভারতের বড় খুব শিক্ষিত মানুষ ছিলেন, তো উনি লিখেছেন যে এটা ইব্রাহিম আলী সালামের জামানা হচ্ছে 5000 বছর আগে, আজকে থেকে প্রায় 100-150 বছর আগে লিখা হয়েছে। তো তার থেকেও অনেক আগে আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। আরব জাতিকে ভাগ করা হয়েছে তিন ভাগে, জিওগ্রাফিয়াতে ভৌগোলিকভাবে আরব জাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি জাতির কথা বলা হয়েছে সে আরবদের নাম হচ্ছে আরবে বাইদা, মানে এমন আরব প্রাচীন আরব তারা তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই দুটো জাতি, এর সাথে আরো কিছু লোকেরা ছিল, তাদের নাফরমানির কারণে, তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে একেবারে এমন ধ্বংস করেছেন তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। এক আদ জাতি আর এক হচ্ছে সামুদ জাতি। আর দ্বিতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে এখনো, আর তৃতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে, এই দুটির নাম। দ্বিতীয় আরব জাতির নাম হচ্ছে আরবে আরেবা, আরবে আরেবা হচ্ছে অধিকাংশ ইয়ামানের লোকেরা, নবী সাল্লাম সেই জামানায় তাদেরকে বলেছেন কাহতানি, ওরা হচ্ছে কাহতানি লোক। আজকাল কাহতানি ফ্যামিলি আছে কিন্তু ওটা সীমিত অর্থে, আর তখনকার জামানের কাহতানি, কাহতান ফ্যামিলি বা কাহতান যে সম্প্রদায় কম সেটা হচ্ছে বিশাল কম, তাদের অধিকাংশই আরব দেশের বা আরব উপদ্বীপের দক্ষিণ এলাকায় বাস করত, অর্থাৎ ইয়েমানের দিকে বাস করত, ইয়েমান এবং ইয়েমানের আশেপাশের এলাকায় বাস করত। এরা হল কাহতান, বানু কাহতান, কাহতান প্রজন্ম। আরেকটি হচ্ছে আরবে মুস্তাহারবা, এদেরকে বলা হয়, আগেরটাকে বলা হয় আরবে আরেবা, মানে এরা এদের প্রথম থেকে এদের মাতৃভাষা আরবি ভাষা ছিল। আর তৃতীয় সম্প্রদায় আরবদের হচ্ছে আরবে মুস্তাহারবা, আরবে মুস্তারেবা। মুস্তারেবা এই জন্য বলা হয় যে তাদের মাতৃভাষা আরবি ছিল না, অন্য দেশ থেকে এসে বসবাস করে আরবদের এলাকায় বসবাস করে তারা আরবি শিখে গিয়ে আরবি হয়ে গেছিল, তাদেরকে মুস্তারেবা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের? কোরাইশ বংশের। কোরাইশ বংশ এই তিনটি যে ভাগ করা হইল ভৌগোলিক দিক থেকে, তিন ভাগের কোন ভাগে? হ্যাঁ, নবী সাল্লাম কাহাতানি না আদনানি? আদনানি, এখন বুঝতে পেরেছেন, আদনানি। আদনান তাহলে কাহাতান বংশ না, আদনান হচ্ছে আরব মুস্তারেবা মানে তৃতীয় গ্রুপের। মুস্তারেবা মানে যাদের মাতৃভাষা আরবি ছিল না, বাইরে থেকে এসে এখানে বসবাস করে তাদের ভাষা আরবি হয়ে গেছিল। আপনারা জানেন যে আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা তৈরি করলেন এবং নিজের স্ত্রী হাজারকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিমাসসালাম দুজনকে নিয়ে এসে কোথা থেকে নিয়ে আসলেন? এরাক থেকে হিজরত করে চলে গেছেন শাম। শাম থেকে আসলেন, আসার পরে মক্কায় এই মা এবং ছেলে শিশু ছেড়ে দিয়ে চলে গেলেন। পানির প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তারপরে এখানে যখন পানি হলো, আরবরা তখন ওখানে বসবাস শুরু করলো। ওই আরবদের সাথে বসবাস করে তখন ইসমাইল আলাইহিসসালাম আরবি শিখলেন, প্রথম আরবি শিখলেন ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ি ইরাক ছিল, ইরাকের ভাষা তখন আরবি ছিল না। তখনকার কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার কথা। ইসলাম আসার পরে যখন ইসলাম পৌঁছল ইরাকে, তখন সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা ফার্সি ছিল। তো আরবে মুস্তারেবা মানে পরে তারা আরব হয়েছেন এই কোরাইশ গোত্র এবং কোরাইশের সাথে অন্যরা যারা মুস্তারেবা অনেকগুলি গোত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আদ সম্পর্কে? ও আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া। পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিহিন, ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস, ঝঞ্ঝা বায়ু, যাই বলেন না কেন। সরসারিন, সরসারিনের শাব্দিক অর্থ তাফসীর কারগণ বলেছেন যে বারিদাতিন, অত্যন্ত ঠান্ডা বাতাস যদি হয়, মানে ঘূর্ণিঝড়ের, সাধারণ ঝড় নয়। গত রাতে দেখেছেন কেমন বাতাস ছিল, সামান্য বাতাস বলতে হবে, সেই বাতাসে চলাফেরা করা যাচ্ছিল না মনে হচ্ছে, ধুলো বালিতে মনে হচ্ছে যে আর চোখ খোলা যাবে না এই অবস্থা। আর তাও যদি ঘূর্ণি ঝড় হয়, আর তার সাথে গত রাত্রে এত বেশি ঠান্ডা ছিল না, সামান্যই ঠান্ডা ছিল, যদি অত্যন্ত ঠান্ডা হয়, এইরকম বাতাস আল্লাহ বাতাসের আজাব পাঠিয়েছেন। আতিয়া মানে সীমালঙ্ঘনকারী, সীমাহীন, সীমাহীন ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন, ধ্বংস করেছিলেন আদ সম্প্রদায়কে। আর তাও এক ঘন্টা দুই ঘন্টা না, সারা রাত চলেছে, ফজর নামাজে দেখি ঠান্ডা হয়ে গেছে, তাই না? রাত্রে সামান্য বাতাস চলেছে, তাতে চিন্তা করছি বাসায় গিয়ে পৌঁছিলাম আর আলোচনা করলাম যে আল্লাহ আকবার, যারা মাজরায় কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা উঁটের কাছে, গরু ছাগলের কাছে যেসব লেবার আছে, কিভাবে জীবন যাপন করছে। আমরা ঘরের মধ্যে ঝড় যখন এসে লাগছে, ঘরে ধাক্কা দিচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে সামান্য ঝড়ে, তাহলে কিভাবে ওরা বসবাস করছে চিন্তা করুন। তাহলে ওয়াম্মা বে নেমাতের অব্বিকা ফাহাদ্দিস, 500 টাকা বেতন, সে যেন পেরেশান আছেন, অথচ আল্লাহর কত নিয়ামতের শহরের মধ্যে বসবাস করছেন, মাজরাতে না, মরুভূমিতে না, ও বকরি ছাগল চড়ান না, উঁট চড়ান না আপনি, যদি ওই রকম হয়তো কি অবস্থা হইতো আপনার। শুকরিয়া আদায় করুন, বলো আলহামদুলিল্লাহ। সেই ঘূর্ণিঝড় কয়দিন চলেছিল, কয় রাত? সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, আল্লাহ পাক তাদের উপর এই ঝঞ্ঝা বায়ুকে, ঠান্ডা এবং ঘূর্ণিঝড়কে নিযুক্ত করেছিলেন। সাখারা, সাখারা মানে চাপিয়ে দেওয়া, নিযুক্ত করা, 7 রাত ও সামানিয়া তাইয়াম 8 দিন, 7 রাত 8 দিন, আর মাঝে মাঝে গ্যাপ দিয়ে হইলে তাও হয় না। আল্লাহ পাক বলছেন যে হুসুমান মানে এক টানা, বিনা বিরতিতে, অবিরাম। ফাতারাল কওমা ফিহা সারআ, সুতরাং তুমি ওই জাতিকে যদি সেই জামানায় থাকতে, আল্লাহ পাক নবীকে বলছেন, তুমি দেখতে যে সব উপুর হয়ে পড়ে আছে, সারআ মানে মুখের ভয়ে উপুর হয়ে পড়ে থাকা। আল্লাহ আকবার, তাদের সম্পর্কে তাফসীর কিতাবে লেখা আছে কেমন ভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন। এক হচ্ছে যে ঝড়ে যদি কেউ গড়তে গড়তে মরে, ঝড়ে পড়ে গেছে আর গড়ছে আর মরছে, তাহলে হয়তো একটু হালকা ভাবে মরল না, না, এমন ঘূর্ণিঝড় ছিল যে এক হঠাৎ করে আছাড় খেয়ে পড়ত মাথার ভরে, আর তাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সাপ গোটা বডি, এবং তার অত্যন্ত শক্তিশালী, তারা এত লম্বা চওড়া বডিওয়ালা হইত যে তাদের কথা তাফসীর কিতাবে বর্ণনা করা হয়েছে যে অত্যন্ত শক্তিশালী জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি মানব জাতির মধ্যে আর সৃষ্টি করা হয়নি। সাত রাত আর আট দিন ধরে এই ঘূর্ণিঝড় চলতে আছে। আল্লাহ পাক বলছেন যে তুমি এই জাতিকে দেখতে বা দেখবে ফিহা, ওই এলাকায় সারা উপর হয়ে পড়ে থাকা অবস্থায় গোটা ধড় পড়ে আছে, বডি পড়ে আছে, মাথায় আঘাত লেগেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে হালাক হয়ে গেছে। কান্নাহুম আজাজ ও নাখলিন খাওয়িয়া, কেমন হয়ে পড়ে আছে মনে হচ্ছে যে তারা আজাজ, আজাজ মানে হচ্ছে কাণ্ড, আর নাখল মানে খেজুরের গাছ, নাখল মানে খেজুরের গাছ, আর খাওয়িয়া মানে শূন্য খালিয়া, খাওয়িয়াতুন মানে শূন্য খালিয়া। আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, ওজাইর, ওজাইরের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেছেন এক জনপদের কথা, এক বস্তির কথা, গ্রামের কথা, যে খাওয়িয়াতুন আলা উরুশিহা, ধ্বংস হয়ে পড়ে আছে, শূন্য হয়ে পড়ে আছে, জনহীন হয়ে পড়ে আছে। তো খাওয়িয়া মানে খালিয়া। কারো পেট যদি খালি থাকে আরবি ভাষায় বলে খালিল বতন বলে, আর খাবিউল বতন বলে। তো আল্লাহ পাক রব্বুনা বলছেন যে কেমন হয়ে তারা পড়েছিল ধ্বংস হয়ে, যেন তারা পুরাতন খেজুরের কাণ্ডের মতো, পুরাতন খেজুরের কাণ্ড পড়ে আছে আর পড়ে শুকিয়ে গেছে, তাতে আর কোনো শক্তি নেই, কাণ্ড শুকিয়ে গিয়ে যেন শূন্য হয়ে গেছে, শুধু খোল পড়ে আছে, ভিতরে কোনো শক্তি নেই, ওটাকে খুঁটি বানানো হবে না, কাজ আসবে না, তাতে থেকে কাট নেওয়ার চেষ্টা করে কোনো কাজে আসবে না, আপনার কাজেও আসবে না, এইরকম হয়ে তারা ধ্বংস হয়ে পড়ে আছে। কান নাহম আজাজ ও নখলিন খাবিয়ে, যেন তারা মনে হচ্ছে যে পুরাতন শূন্য মানে ওই পুরাতন খেজুরের কাণ্ড। ফাহাল তরা আলহম ইম্বা কিয়া, তাদের অবশিষ্ট কিছু আছে কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আদকে আমি ধ্বংস করেছি, সমুদকে ধ্বংস করেছি, আর তারা এই আরব এলাকার মধ্যে আছে। যখন মক্কার লোকেরা কোরাইশরা সফর করত, নবী করিম সাল্লাম বাণিজ্য সফর করেছেন শাম দেশের দিকে, তখন ওই তাবুক হয়ে ওই দিক দিয়ে সফর করতেন, দেখেছ আছে সামুদ সম্প্রদায়ের কেউ বেঁচে আছে? ইয়ামানের দিকে গেলে ওই এলাকাগুলি আসবে, আছে কেউ বেঁচে আছে আদের, আদ সম্প্রদায়ের? আল্লাহ বলছেন ফাহাল তারা আলহম এম বাকিয়া, তাদের কিছু অবশিষ্ট আছে? যদি আল্লাহর আজাব হালকা আজাব হইত, তো আরে হাজারে এক দুটো তো বেঁচে থাকতো, এক হাজার লোকের উপর আল্লাহর আজাব এসছে, কিছু তো বেঁচে আছে। যেমন জল কি বললে, জলছাস সুনামি হইল, সুনামি ইন্ডোনেশিয়া হইল, সুনামি শ্রীলঙ্কায় হইল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু কিছু তো বেঁচে আছে, কিছু তো বেঁচে আছে। আল্লাহ বলছেন এমন আজাব পাঠিয়েছিল আদ সামুদের ওপর যে ফাহাল তারা আলহামিম বাকিয়া, কিছু বাকি আছে, অবশিষ্ট কে আছে দেখতে পাবে যে এটা হচ্ছে আদের বংশের কোন লোক, এটা সামুদ বংশের কোন লোক না, আরব বা দিয়া সমস্ত ধ্বংস হয়ে গেছে, ওদের প্রজন্মের একটিও নেই। আল্লাহ পাক তারপরে ফিরাউনের কথা সংক্ষেপে উল্লেখ করেছেন, ওয়া জা ফিরাউন ওয়া মান ক্বাবলাহু, ফিরাউন এবং তার পূর্বে যারা এসেছিল তাগুত, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, ওয়াল মুতাফিকাতু এবং ওই সব বস্তি, ওয়াল মুতাফিকাতুর আগে তারিয়া শব্দটি এখানে উজ্জ্বল আছে, মানে ওই সব গ্রাম, যে সব গ্রামকে উল্টিয়ে দেওয়া হয়েছে, মুতাফিকা মানে উল্টিয়ে দেওয়া, তারা উল্টে কোন দিকে যাচ্ছে, দিনের দিকে না এসে, ইমানের দিকে না এসে, আল্লাহ এবং রাসূলের দিকে না এসে, ফান্না ইউফাকুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান আল্লাহ ফান্না ইউফাকুন। মক্কার আরবের মুশরিক কাফেরদেরকে, কুরাইশদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলতো আল্লাহ, লাতও সৃষ্টি করেনি, উজ্জাও সৃষ্টি করেনি, মানাতও সৃষ্টি করেনি, হোবালও সৃষ্টি করেনি, এইসব দেবী দেবতা সৃষ্টি করেনি, কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন, তো এবাদত আবার লাত উজ্জা মানাত হোবালের কেন? আল্লাহ ওপরওয়ালা আসমান জমিন সবকিছু সৃষ্টি করে, ওপরওয়ালা বলছেন তো আবার সরস্বতী আর ওই কালী আর অমুক তমুক এসবের পূজা কেন, গঙ্গার যমুনার পূজা কেন, আবার খবর মাজারের পূজা কেন? সৃষ্টি করলেন তোমাকে আল্লাহ, না জিলানি সৃষ্টি করেছে, না খাজামারিন চিস্তি সৃষ্টি করেছে, না আটরসি মাইজবান্ডার শাহজালাল সৃষ্টি করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন, যখন আল্লাহ সৃষ্টি করলেন তোমাদেরকে আসমান জমিন সবকিছুই, তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দী করো। ফান না ইউফাকুন, আবার উল্টে কোন দিকে যাচ্ছ? ইউফাকুন আল্লাহ এখানে বলছেন, ওই ইউফাকুন থেকে ওয়াল মুতাফিকাতু, ওই সব বস্তি যে সব বস্তিকে আল্লাহ পাক আজাব গজব দিয়ে উল্টিয়ে দিয়েছেন, উল্টে পাল্টিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি বস্তির কথা জানা আছে, এলাকার কথা, যেই দেশকে আল্লাহ পাক একেবারে নিচে থেকে নিয়ে উল্টিয়ে দিয়েছেন কয়েকবার করে, হ্যাঁ, লুত আলী ইসলামের সম্প্রদায় সাদ্দুম এলাকা, আর উল্টিয়ে দেওয়ার পরে কয়েকবার উল্টিয়ে দেওয়া, প্রথম আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে, তারপরে উল্টিয়ে দিয়েছেন, আর তারপরে আকাশের উঠিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে আকাশ থেকে আবার উল্টিয়ে দিয়েছেন, তারপরে আল্লাহ পাকের গজব শেষ হয়নি, আল্লাহ পাক তাকে সমুদ্র বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। হ্যাঁ, যে মৃত সাগরের নাম শুনেছে, মৃত সাগর এলাকায় হচ্ছে লুত আলী সালামের নাফারমান জাতি যারা সমকামিতায় লিপ্ত ছিল, আল্লাহ পাকে তো অস্বীকার করেছিল, নবীর সাথে কুফরি করেছিল, কিন্তু তাদের মধ্যে যে নোংরামি ছিল আল্লাহ পাক সেই নোংরামি সম্পর্কে বলেছে, মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন, তোমাদের পূর্বে মানব জাতির কেউ এই কুকাজ জানত না, এত নোংরা কাজ কেউ জানত না, যে পুরুষ পুরুষের কাছে যায়, পুরুষ পুরুষের কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করে, মা সাবাকা কম বেহামিন আহাদিমিন আল আলামিন, আল্লাহ পাক ওই রকমই আজাব তাদেরকে দিয়েছিলেন। তো উল্টে দেওয়া বস্তিগুলোর মধ্যে একটি বস্তি হচ্ছে সদ্দম এলাকা, যে এলাকায় লুত আলহ ইসলামের সম্প্রদায় বসবাস করত। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার পূর্বের নাফারমানরা ওয়াল মুতাফিকাত, আর ওই সব বস্তির লোকেরা যেসব বস্তিকে আল্লাহ পাক গজব দিয়ে উল্টে দিয়েছেন, এরা কি করেছিল, যা আবিল খাতিয়া মানে পাপের কাজ করেছে, যা আবিল খাতে মানে পাপ নিয়ে এসেছিল, যখন আল্লাহ পাকের সামনে আল্লাহর জমিনে পাপ নিয়ে আসলো আল্লাহ কি করলেন, ধ্বংস করে দিলেন। তাহলে যা মানে যা আবিল খাতিয়া মানে তারা গুনাহ নিয়ে এসছে, মানে গুনাহার কাজ পাপাচারে লিপ্ত হয়েছিল, ফাসাউ রাসূল রব্বিহিম, সুতরাং তারা তাদের রবের যে রসুল, প্রত্যেক জাতির কাছে রসুল নবী এসেছিলেন, তার তারা বিরুদ্ধাচরণ করেছিল, নাফরমানি করেছিল। তাহলে পাপ মানে শুধু জেনা করা নয়, পাপ মানে শুধু মদ খাওয়া নয়, পাপ মানে শুধু আপনার যেগুলো সামাজিক অপরাধ, যেগুলি মানুষের কাছে মানুষ হিসাবে অপরাধ, সেগুলি না সুদ খাওয়া ঘুষ খাওয়া নয়, পাপ সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর সাথে কাউকে শরীক করা, কবর মাজারে সেজদা করা, দেবী দেবতাকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে সেজদা করা, অন্য কারো কাছে আরাধনা উপাসনা করা, কামনা করা, এবং তারপরের পাপ হচ্ছে আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন রাসূলকে না মানা বা রাসূলের নাফরমানি করা, রাসূলের তরিকা বাদ দিয়ে নিজে নিজের তরিকা আবিষ্কার করা। তাহলে এই দুই পাপে জড়িত কারা, হয় মুশরিক আর না হলে বিদাতি। মুশরিকরা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, শিরক করেছে তাওহীদের জায়গায়, আর বিদাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করেছে, তার জন্য আজাব দেখেন। ফাসাউ রাসূলা রব্বিহিম, এই জাতিগুলিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন, কারণ তারা রবের রসুলের নাফরমানি করেছিল। শুধু এই কথা আল্লাহ বললেন যে তারা মিথ্যা মনে করেছিল, নাফরমানি করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। আজকাল যারা ঈদে মিলাদুন্নবী করে তারা এ কথা বলে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলেছেন, কি যুক্তি, গত দুই তিন দিন আগে এক ভাই বলছে, শুনে এলো তাদের ওই কবর পূজারী বিদাতি টিভি থেকে, বলছে যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের করতে পারে, ওটা তো শুনতাম, ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করতে পারে, জন্মদিবস যদি পালন করতে পারে 25শে ডিসেম্বরে, আর যদি আজকালকার লোকেরা কেক কেটে নিজের নিজের ছেলের যদি জন্মদিবস পালন করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করব না? দেখেন দলিল কথা থেকে শয়তান নিয়ে আসছে, যে ফাসেক লোকেরা, বেদিন লোকেরা নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করে, বার্থডে পালন করে, সে যেন রাসূলুল্লাহর বার্থডে পালন করবে, ঈদে মিলাদুন্নবী করবে। কত সুন্দর দলিল, না কোরআন না হাদিস, শয়তানের ওয়াহী, শয়তানের যুক্তি বুঝিয়েছে। সাধারণ মানুষের যদি বার্থডে পালন হয় তো অসাধারণ ব্যক্তিত্ব যিনি রাসূলুল্লাহ তার কেন হবে না? কোরআনের প্রয়োজন নেই, হাদিসের প্রয়োজন নেই। ফাসাউ রাসূলা রব্বিহিম, তাদের রবের রাসূলের নাফরমানি করল, তখন আল্লাহ পাক কি করলেন, ফাআখাযাহুম আখজাতার রাবিয়া, রাবিয়া রাবা ইরবু মানে বেড়ে যাওয়া, এই জন্য সুদকে আরবিতে কি বলা হয়, রেবা, আপনি যা দিলেন তার উপর বাড়তি নিলেন, আপনি 1000 টাকা দিলেন আর 1100 1200 নিলেন মাসে বা বছরে, এই রকমই বন্ধক খাওয়া ভাইদেরকে বলছি, আর আপনাদের মধ্যে অনেকে আছে এই রোগে, মানে রোগাক্রান্ত, তারা তাদেরকে বলছি, পঞ্চাশ হাজার টাকা ধার দিলেন আর দুই বিঘা বা পাঁচ বিঘা বা চার বিঘা জমি রাখলেন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সৌদি আরব যাচ্ছ বা ঠিক আছে, তুমি টাকা নিয়েছো ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমার টাকাটা তুমি যখন দেবে তখন তোমার জমি ফিরিয়ে দেব, আর এর মধ্যে যত ফসল হবে আমার পেটে সুদ খাবো। সুদ রাই, এটা রেবা নয়, স্পষ্ট সুদ। কেন জাতি বুঝে না, না এদেরকে বিভ্রান্ত করা হয়েছে, না এরা পেটের পূজা করছে, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমি বিশেষ একটা আলোচনাই করেছি বন্ধকের বিধান বলে, আমার আলোচনা অডিও আর ভিডিওতে আছে, এই জাতিকে সতর্ক করার জন্য। সুদ থেকে হালাল করে খাচ্ছে মনে হচ্ছে, লোকজন যখন প্রশ্ন করে খুব বেশি প্রশ্ন আসে, আমি বোঝাই যে আচ্ছা আপনি যদি আমাকে এক হাজার টাকা দেন আর ১১০০ নেন তো জায়েজ হবে? বলছেন না সুদ, না সুদ, এটা বুঝে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি টাকার আকার না দিয়ে আমাকে টাকা দিলেন বা আপনাকে আমি টাকা দিলাম আর আমার জমিটা আপনি রেখে দিলেন, জমিটা রেখে নিলেন আর টাকাটা আবার ফিরিয়ে নেবেন, ফুল টাকাটাও নিলেন, টাকার বদল টাকা, ঠিক আছে ১ লাখ টাকা নিলেন আপনি, আর ১০ মন ফসল খেলেন, এটা আবার কি? ওখানে যদি ১১০০ ১০০ টাকা খেলে ওটা সুদ হয়ে যায়, ১০০০ জায়গায় ১০০০ না নিয়ে ১১০০ নিলে সুদ হয়ে যায়, তাহলে ১০ মন ফসলটা সুদ হবে না, ৫ মন ফসলটা সুদ হবে না, একই জিনিস। বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি, আল্লাহাক যেন হিদায়ত করে আমাদের জাতিকে। সুদ বড় কবিরা গোনা, ৭টি ধ্বংসাত্মক গুণা নবী করিম সাল বলেছেন, তার একটি হচ্ছে সুদ। সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির ওপর অভিশাপ রয়েছে আল্লাহ এবং রাসূলের, সুদের সাথে জড়িত সমস্ত ব্যক্তি, যারা লিখে এমনকি যারা সাক্ষী থাকে, অনেক সময় সুদী ব্যাংকে উইটনেস লাগে না, সাক্ষী দুটো একটা অ্যাকাউন্ট খোলার জন্য, এই ক্ষেত্রে লানত করা হয়েছে, এই ক্ষেত্রে লানত করা হয়েছে। আপনি সুদ খান না কিন্তু গ্রামের মানুষ একজন ১০০০ একজনকে ধার দিচ্ছে, ১০০০ ধার দিচ্ছি এক মাস পরে দিবে আমাকে ১১০০ দিবে, আপনি একটু সাক্ষীতে একটু নামটা লিখেন তো আপনার, একটু সই করেন যে আপনি সাক্ষী থাকলেন, আপনার উপর লানত। তো বলছিলাম যে রাবা ইয়ারবু মানে বাড়া, ওখান থেকে রেবা সুদ, আর এখানে আজাবের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাআখাযাহুম আখযাতান রাবি, আল্লাহ পাক তাদেরকে খুব শক্ত করে ধরলেন, সাধারণ ধরা নয়, খুব শক্ত করে ধরলেন, আখযাতান শারীদা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌযান তৈরি করার কথা বলছেন, ইন্না লাম্মা তাগালমা, যখন জলোচ্ছ্বাস বেড়ে গেল, লাম্মা তাগালমা এখানে তাগায়াতুকু ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাম্মা তাগালমা পানি যখন সীমা ছড়িয়ে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, হামালনাকুম ফিল জারিয়া, হে মানব জাতি তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নৌযানে, আল জারিয়া মানে সাফিনা, সাফিনা মানে নৌযান পানি জাহাজ, আর জারিয়া মানে পানি জাহাজ, কারণ যারা ইয়াজিরে মানে প্রবাহিত হওয়া বা ভেসে যাওয়া, তো এটা ভেসে চলে সেজন্য একে জারিয়াও বলা হয়। আল্লাহ পাক বলছেন ইন্না লাম্মা তাকাল, নিশ্চয় যখন পানি সীমা লঙ্ঘন করল, হামাল লাকুম ফিল জারিয়া, তখন দেখলাম যে মানব জাতি সব ধ্বংস হয়ে যাবে, আমি তখন তোমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে, হে মুমিন তোমাদেরকে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিলে, আমার রাসূল নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিলে, তোমাদেরকে নৌযানে আমি সওয়ার করে নিলাম, হামাল লাকুম নৌযানে উঠিয়ে নিলাম, লেনা যা আল্লাহ আলাকুম তাজকিরা, যাতে করে এই ঘটনাকে তোমাদের জন্য আমি কি রাখি, উপদেশ স্বরূপ রাখি। এই ঘটনা নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস করা, আর আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন এত ভয়ঙ্কর বন্যা প্লাবন থেকে, এটি তোমাদের জন্য উপদেশ স্বরূপ, এই ঘটনা উপদেশ স্বরূপ। আর কেউ কেউ বলেছেন না, লেনা যা আল্লাহ হা জামিরের মার্জা হচ্ছে এই নৌজান আল জারিয়া, ঘটনা তাহলে বলবো না, কি বলবেন, এই পানি জাহাজ, এই পানি জাহাজটি তোমাদের জন্য যাতে করে কি থাকে, উপদেশ স্বরূপ থাকে। উপদেশ স্বরূপ থাকে কেমন কথা, এই ক্ষেত্রে দুটি তাফসির আছে, একটা তাফসির যদিও দুর্বল তাফসিরটি, কেউ কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই নৌযান, যে নৌযানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুমিনদেরকে উদ্ধার করে, আর এখান থেকে প্রজন্ম আগামী প্রজন্ম বাকি সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, এই নৌযানটি আল্লাহ নবী সাল্লামের জামানা পর্যন্ত ছিল, এই একটি রেওয়ায়ত কিছু কিছু তাবেইন থেকে এসছে। তাহলে লেনাজ আল্লাহ তাজকিরা মানে ওই জলজাহাজটি, ওই পানি জাহাজটি, যেই পানি জাহাজে তারা চেপেছিলেন নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ইমানদার লোকেরা চেপেছিলেন, সেইটিকে আমি উপদেশ স্বরূপ আমি রাখতে চেয়েছি। একটি তফসির করা হয়েছে, কিন্তু এর চাইতে ভালো তফসির হচ্ছে সেই সেই পানি জাহাজটি নয়, বরং ওই রকমের পানি জাহাজ। আমি এই পানি জাহাজে চাপতে হবে এবং তোমরা এতে পানিতে সফর করতে পারবে, সমুদ্রে সফর করতে পারবে, এই রকম তোমাদেরকে জ্ঞান দান করেছি যাতে করে এই পানি জাহাজ দেখলেই তোমাদের স্মরণে আসে যে আল্লাহ পাকে পানি জাহাজ দিয়ে নূহ আলাইহিস সালামের কাফের জাতিকে ধ্বংস করেছেন। পানি জাহাজে আল্লাহ পাক হেফাজত করেছেন মুমিনদের এবং যখন বন্যা প্লাবিত হইল কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। লেনাজা আল্লাহ লাকুম তাযকিরা, যাতে করে এই পানি জাহাজকে, তাহলে ওই এই পানি জাহাজ নয়, এই রকমের পানি জাহাজ জিনস বলা হয়েছে তাফসীরকারগণ বলেছেন, অধিকাংশ তাফসীরকারগণ এই বলেছেন, আর না হলে বলেছেন যে এই ঘটনা লেনাজা আল্লাহ লাকুম তাযকিরা, যাতে করে এই ঘটনাকে অথবা এই পানি জাহাজকে তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই, তোমাদের স্মৃতিতে থাকে। ওয়া তায়াহা ওজনু ওয়াইয়া, এবং তা সংরক্ষিত রাখতে পারে, একে সংরক্ষিত, এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে। ওজনুন মানে হচ্ছে কান, আর ওয়াইয়া মানে সংরক্ষণকারী, সংরক্ষণকারী কানে যাতে করে এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে, কানে শুনে যে নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর তিনি মানব জাতিকে হেদায়ত করেছিলেন, তার সম্প্রদায় যখন ইমান নিয়ে আসেনি তখন তাদের জন্য বদদোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক এই কাফেরদের সবকে ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন এই পানি জাহাজ দিয়ে। লেনা যা আল্লাহ লাকুম তাযকিরাত ওয়া তাইয়াহা উযুনু ওয়াইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিয়ামতের পূর্বাভাসের কথা, কিয়ামতের আগে যে সিংহাই ফুৎকার দেওয়া হবে। ফাইদা নুফিখা ফিসসুরে নাফখাতুন ওয়াহিদা, এই সিংহাই ফুৎকার কবার হবে জানা আছে? হ্যাঁ, তিনবার না দুইবার? কে বলছেন দুইবার, কে বলছেন তিনবার? যেমন আপনারা দুইবার বলছেন, তিনবার বলছেন কেউ, তেমনি তাফসির কারগণও ইখতিলাফ করেছেন, তাফসির কারগণ ইখতিলাফ করেছেন এবং এই বিষয়ে দুটি মত আছে। কেউ কেউ বলেছেন দুটি, কারণ কোরআনে কারিমের সূরায়ে জুমারে আল্লাহ পাক দুটির কথা উল্লেখ করেছেন, ফাইজা নুফিখা ফিসসুরে ফাসায়িকা মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে এখানে দুটি ফুকের কথা, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা যে ফুক দিবেন সিংহায়, দুটির কথা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া নুফিখা ফিসসুরে ফাফাজিয়া মান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যত কিছু সৃষ্টি আছে মানে ফেরেশতা মালায়েকা আর জিন মানুষ সব ঘাবড়িয়ে যাবে, ঠাফাজে এখানে ঘাবড়ানোর কথা বলা হয়েছে এই আয়াতে। আর সূরা জুমার আয়াতে কি বলা হয়েছে তরজমা করে দিয়ে তাহলে বোঝা যাবে, অনুফিখা ফি সুরে ফাসায়েকা, সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন বেহুশ আসমান জমিনে যা কিছু আছে বা যে কেউ আছে কি হবে, ফাসায়েকা বেহুশ হয়ে যাবে, বেহুশ হওয়া আর ঘাবড়িয়ে যাওয়া দুটো একই জিনিস না দুটো জিনিস? সঠিক আল্লাহ আলাম হচ্ছে দুটো জিনিস, যদি দুটো জিনিস হয় তাহলে দুটি ফুৎকার হয়ে গেল, আর তৃতীয় ফুৎকার হচ্ছে সুম্মা নুফিখা ফিহি উখরা, আবার ফুক দেওয়া হবে যখন তখন কি হবে, এটা হচ্ছে নাফখাতুল বাস, পুনরুত্থান হবে, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠবে যারা কবরে চলে গেছে তার আগে, আর যারা কবরে যায়নি তাদের উপরে এই আজাব এসেছে, সিংহাই ফুৎকার দুনিয়াতে ছিল ওই জামানায়, এখন আল্লাহ পাক আত্মা দিবেন সব উঠবে, সচেতন হয়ে উঠবে, কোথায় যেতে হবে, সব ছুটছে ওই কিয়ামতের মাঠের দিকে, ছুটো ওই দিকে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনটি ফুকের কথা উল্লেখ করেছেন, এখানে আল্লাহ পাক একটি ফুক বলে বলেছেন সংক্ষেপে, ফাইজা নুফিখা ফিসসুরে নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহাই একটি ফুক দেওয়া হবে, একটি মানে শুধু একটি নয় বরং প্রথম ফুক দেওয়া হবে, এমন এক ফুক দেওয়া হবে তখন কি হবে, হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে, এত ভারী পাহাড় এবং এত ভারী জমিন তুলোর মতো হালকা হয়ে যাবে, সেও তুলো কেমন, ধুনা তুলো, আর বিনা ধুনা তুলো আবার ভারী হয় তাই না, আর ধুনতে দেখেছেন ধুনিয়াদেরকে, হ্যাঁ ধুনিয়ারা যে ধুনে রেডি করে ল্যাপ ভরার জন্য অথবা যে তোষকগুলি তৈরি করার জন্য শিমুল তুলা, দেখ কত যে হালকা হয়ে যায়, একটু বাতাস আসলে সব যাবে আপনার, এইরকম হালকা হয়ে যাবে এই পাহাড়, পাহাড় সম্পর্কে যতটা ওপরে দেখছেন পাহাড় তার অনেক অনেক বেশি জমিনের তলায় আছে, এত ভারী পাহাড় আর এত ভারী জমিন, সাত জমিন সবকিছু কি হয়ে যাবে, হামিলাতিল আরজ, হালকা হয়ে যাবে, উঠিয়ে না হবে, উড়তে থাকবে, অসৈয়ারাতিল জিবাল ফাকানা সারাবা, চলমান অবস্থায় উড়ছে বাদলের মতো, মেঘমালার মতো। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহেদা, অতপর এই জমিন পৃথিবী এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে একেবারে। দাক্কাতা ওয়াহেদা মানে একেবারে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কোন অস্তিত্ব থাকবে না। তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে, আর তারপরে তাহলে হাসর হবে কোথায়? হ্যাঁ, বিচার দিবস কোথায় হবে? হ্যাঁ, বিদাতিদের কথা আরফার মাঠে। হ্যাঁ, বিদাতিদের কথা আশ্চর্য লাগে যে আরফার মাঠে হাজিগুলি আঠে না, আমরা কত পরেশান হয়ে যাচ্ছি আজকাল হজ করতে গিয়ে, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, আবার কত আসবে, আর কত পৃথিবীতে এখন আছে। হ্যাঁ, মমিন কাফের দিন বেদিন সমস্ত মানুষ নারী পুরুষ সব কেউ হাজির হবে আরাফার মাঠে, হাসর হবে। জাহেলদের কথা না, জাহেল এবং বিদাতিদের কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন জমিন তৈরি করবেন, এর প্রমাণ কোরআনে কারীম আছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদু ওয়াসসামাওয়াত। সূরা ইব্রাহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেই দিন বদলিয়ে দেওয়া হবে, তুবাদদালু চেঞ্জ করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে আরদ পৃথিবীকে, গায়রাল আরদ এই জমিন ছাড়া, এই জমিন ছাড়া আরেক জমিন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করবেন। ওয়াসসামাওয়াত এই আসমান ছাড়া আল্লাহ পাক আর আসমান সৃষ্টি করবেন। সমস্ত লোক সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক ওয়াহিদুল কাহারের সামনে, বিচার দিবস সেখানে হবে। তো আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন যে যখন কি করা হবে, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে না হবে মানে হালকা করে দেওয়া হবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদ একেবারে সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন মহা ঘটনা ঘটবে। সেই দিন কি হবে? মহা ঘটনা ঘটবে। মহা ঘটনা কি? কামাতিল কেয়ামা, কেয়ামত কায়েম হবে। তাহলে কেয়ামতের আমি শুরুতে বলেছিলাম যে ঈশ্বরে আল্লাহ পাক তিনটি নাম বলেছেন, একটি আল হাক্কা, আরেকটি হচ্ছে আল কারিয়া, কাযযাবা সামুদ ওয়া আদম বিল কারিয়া, আর আরেকটি হচ্ছে ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন আল ওয়াকিয়া ঘটে যাবে, মহা ঘটনা ঘটে যাবে। সূরা, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন মহা ঘটনা ঘটে যাবে মানে কেয়ামত কায়েম হয়ে যাবে। লাইসালে ওয়াকাতে কাযিবা, এই ঘটনায় কোন রকম মিথ্যার লেস নেই। লাইসালে ওয়াকাতে কাযিবা, হাফিজাতুর রাফে, আল্লাহ কাউকে নিচে নামিয়ে দেবেন, রাফিয়া কাউকে আল্লাহ উপরে সম্মানিত করবে, উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ, মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দেবেন। আর যতই জাদরেল হোক না কেন, পৃথিবীর বেদিনদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে আল্লাহর নাফরমান, রসুলের নাফরমানদেরকে আল্লাহ পাক হাফেজা নিচে নামিয়ে দেবেন। ওয়ানশাক্কাতিস সামা, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজাসামাউন শাক্কাত, এটি সুরায় আছে, এখানে ওয়ানশাক্কাতিস সামা ওই শব্দ দিয়ে বলা হয়েছে, এজাসামাউন ফাতারাত, ওর মানেও ফেটে যাওয়া। সুতরাং আসমান সেই দিন কি হয়ে যাবে, সেই দিন ওয়াহিয়া একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই আসমান, যে আসমান, যে আসমান এত শক্তিশালী আসমান, যে আসমান 500 বছর রাস্তা শুধু তার যেটা পুরোটা, এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এই আসমান সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজায়হা, তাহলে ফেরেশতারা কোথায় হবেন? আল্লাহপাক বলছেন ফেরেশতা তার আশেপাশে আসমানের আনাচে কানাচে হবেন। আরজা, আরজা উল বিলাদ মানে দেশের আশেপাশে বলা হয়। ফেরেশতাগণ হবেন আলা আরজায়হা, আসমানের দিগন্তে। ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, এবং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের আরশকে সেই দিন উঠাবে তাদের উপর, নিজেদের উপর, কয়জন? সামানে 8 জন। কে? 8 জন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন ওয়াহমিলু আরশা রব্বিকা, আপনার রবের আরশকে উঠিয়ে থাকবে সেই দিন তাদের নিজের উপরে, নিজের কাঁধে, ইয়াউমাইযিন সেই দিন, সামানিয়া, সামানিয়া তুমি মিনাল মালায়েকা, 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে উঠিয়ে থাকবেন, আসমান জমিন পৃথিবী সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। ইয়াউমাইযিন সেই দিন, তোরাজুন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, হাজির করা হবে। আরাজা ইয়ারেজো মানে পেশ করা। ইয়াউমাইযিন তোর, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে পেশ করা হবে। যারা পাপিষ্ঠ তাদেরকে আসামি হিসেবে পেশ করা হবে, আর যারা সৎকর্মশীল তাদেরকে সম্মানের সাথে, যেমন কোথাও আপনি ভিজিটে, বড় মানুষের ভিজিটে গিয়েছেন, আর গিয়ে যখন আপনি পৌঁছিলেন আর সেখানে আপনার পরিচয় লিখে পাঠালেন যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসেছি, অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তির মাধ্যমে এসেছি, এসব করেন না? অনেকে বড়দের সাথে দেখা করতে গিয়ে হ্যাঁ আসতে দাও, তাড়াতাড়ি করে আপনার জন্য অনুমতি হয়ে গেল, চলে গেল সসম্মানে। কিন্তু যদি আসামি হন তা আসামির মতো করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই দিন পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেই দিন গোপনে থাকবে না, সবকিছু প্রকাশ পেয়ে যাবে। ভালো করেছ তাও প্রকাশ পেয়ে যাবে, কেউ জানতে পারেনি, অসুবিধা নেই, দুনিয়ার লোক না জানলে আকাঙ্ক্ষা করবে না যে আমার কিছু জানতে, আমি তাহাজ্জুদ পড়ি লোকেরাই জানলো না, আমি এত নফল রোজা রাখি লোকেরা জানলো না, এত আমি ভালো মানুষ লোকেরা জানলো না, না না আমাকে কেউ চেনলো না, কোনো প্রয়োজন করে না। যে আল্লাহ পাক তোমাকে প্রতিদান দেবেন, বদলা দেবেন, তিনি জানলেই যথেষ্ট। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর উপর কোনো কিছুই অস্পষ্ট থাকবে না, উজ্জ্বল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন বিচার হবে। তারপরে লম্বা আলোচনা নতুন করে শুরু হচ্ছে, ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে যাদেরকে, তাদের অবস্থা কি হবে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেই তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই একটি হাদিস এর সাথে সাথে আপনাদেরকে শোনাই এই অবস্থা সম্পর্কে। যা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউরাজুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসা আরাজাত, মানুষকে কিয়ামতের দিনে তিন বার পেশ করা হবে, সালাসা আরাজাত, তিন বার করে পেশ করা হবে আল্লাহর দরবারে। ফাম্মা আরাজাতানে, দুইবার আল্লাহর সামনে পেশ করা হবে, ফাজিদালুন ওয়া মাআজির, আপোষে ঝগড়া কলহ করতে থাকবে, তর্ক বিতর্ক করতে থাকবে, এক। আর একটি পর্যায়ে হবে মাআজির, ওজুর পেশ করতে থাকবে, অজুহাত পেশ করতে থাকবে। কেমন বুঝতে পারছেন? প্রথম যখন পেশ করা হবে, তোমরা ঈমান নিয়ে আসনি কেন, বলবে মা জানা মিন নাজির, আমাদের কাছে কেউ তো আসেনি, কেউ তো সতর্ক করেনি, আমরা তো আল্লাহ জানতাম না, রসুল জানতাম না, পরকাল জানতাম না, কেউ বলেনি, মিথ্যা বলবে, ঝগড়া করবে, বাদানুবাদ করবে। আর যারা বেনামাজি মুসলমান, তারা বলবে আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, জানতাম না, নামাজ না, অনেক ভালো কাজ করেছি, নামাজ না পড়লে যে জান্নাত পাওয়া যাবে না, এত বড় শাস্তি জানতাম না, নামাজের হিসাব প্রথম কাল কেমন হবে আল্লাহ তো জানতাম না। এই যে ঝগড়া বাদানুবাদ করে কোন রকম মনে করবে যে তর্ক বিতর্ককে যদি আল্লাহ ছেড়ে দেয়, যে দালুন এই বাদানুবাদ করবে, একটা পর্যায়ে আল্লাহর সামনে প্রথম পেশ, আল্লাহ তামাশা দেখছেন, আল্লাহ পাক বলা আপোষে ঝগড়া। তারপরে যে সব লোকদেরকে গুমরা করেছে, জনসাধারণকে গুমরা করেছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছে তারা, তাদের সাথে ঝগড়া আপোষে, তোমরাই তো এরকম করেছো, এই বিদাতি আলেমগুলি তো নষ্ট করেছে আমাদেরকে, কবর মাজার পূজা কে করেছে, এই তো পীরেরাই তো করিয়েছে, এই সব ঝগড়া শুরু, যে দালুন ঝগড়া শুরু হবে। তারপরে যারা আপনার দুনিয়ার নেতা বাতিল দিকে মানে মানুষকে লিলিয়ে দিয়েছে, আর সারা মেহনত, জীবনের মেহনত পরিশ্রম ওই বাতিলের জন্য হয়েছে, মানবিচ্যুতি বিধানের জন্য হয়েছে, তাদের সাথে ঝগড়া, নেতাদের সাথে ঝগড়া, তোমাদের জন্য তো এইসব স্লোগান দিয়ে বাড়িয়েছি, আর মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছি, আর মারপিট করেছি, আমরা এগুলো করতাম না কি, আমাদের কি লাভ হয়েছে, আপনারা নেতৃত্ব দিয়েছে, আমাদের কি হয়েছে, আপনাদের জন্য আজকে ফেসেছি এখানে। এই জেদালুন ঝগড়া তর্ক বিতর্ক এইসব হইতে থাকবে, একটা স্তর। আর একটা স্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রমাণ করে দিবেন সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে আল্লাহ এ জানে যে না হারাম, নামাজের গুরুত্ব জানে, এ মুসলমান, শুনেছে আলেমের বক্তব্য, শুনেছে কোরআন হাদিস পড়েছে, তার বাড়িতে কোরআন হাদিস ছিল, তার টাউনে বাংলা ভাষায় কোরআন হাদিসের তরজমা ছিল, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে, নবীরা উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে আল্লাহ পৌঁছে দিয়েছি, আর ওই রকম যারা পৌঁছেছে তারা সাক্ষী দেবে, এলাকার আলেম পৌঁছেছি তাকে জিজ্ঞাসা করো তুমি ওই গ্রামে বাস করতে এদেরকে বলো নে নামাজের কথা, বলেছি। যখন সব প্রমাণ হয়ে যাবে তখন দেখো উপায় তো নেই, সাক্ষী প্রমাণ তো উল্টো হয়ে গেল, আর তর্ক বিতর্ক করে তো লাভ না, কি করতে হবে তাহলে, মাআজির, দ্বিতীয় স্তর, ওজর পেশ করা, আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল করেছি আল্লাহ, বুঝিনি আল্লাহ, বুঝিনি, এত গুরুত্ব দিয়ে বুঝিনি, যদি এরকম বুঝতাম যে এখন বুঝছি তাহলে সব সংশোধন করে নিতাম, ওজর পেশ, মাআজির, দ্বিতীয় স্তর। এই দুবার পেশ করা হলো। তৃতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আম্মা সালিসা ফাইন্দা জালিকা, তৃতীয়বার যখন আল্লাহর সামনে পেশ করা হবে, এই এইসব হলো, ঝগড়া বাদানুবাদ করা হলো, তর্ক বিতর্ক হলো, ওজোর পেশ করা হলো, ওজোর আর এখানে কবুল করা হবে না, ওর মধ্যে বলে রব্বির জুন, আল্লাহ ফিরিয়ে দাও, একবার যেতে দাও আল্লাহ, দুনিয়াতে গিয়ে ভালো মানুষ হয়ে আসবো, নামাজি হয়ে আসবো, পরেজগার হয়ে আসবো, দান খেরাত করে আসবো, এইসব করবে। তৃতীয়বারে ফাইন দাজালিকা তাতিরুস সুহফিল আইদি, প্রত্যেকের হাতে হাতে কর্মলিপি আমলনামা পৌঁছে যাবে, উড়ে চলে আসছে আমলনামা, তাতিরুস সুহফ সহিফা, আমলনামা উড়ে চলে আসছে, কারো ডান হাতে আসছে, কারো বাম হাতে আসছে। ফাখেজুন বিয়ামিনিহি, কেউ তো ডান হাতে ধরতে পারবে, ওয়াখেজুন বিশমালি, কারো বাম হাতে এসে পড়বে। রাওয়াহু ইবনে মাজাহ ও তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনে যেন লাঞ্ছিত অপদস্থ না করেন। আল্লাহ পাক আমাদেরকে হকের উপর চলার যেন তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথের উপর আমাদেরকে অটল যেন আল্লাহ পাক রাখেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার যেন তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে, একটি বিষয় আর আছে, এই যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখবে, এটা কোরআনের কথা তাই না? স্পষ্ট তাফহিমুল কোরআন, আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর আলেমরা পড়তে পারলে দুনিয়াতে দুটি তাফসির পড়েন, তাফসিলুল কোরআন আর কি বলছে, তাফহিমুল কোরআন আর ফিজলালিল কোরআন। তাফহিমুল কোরআনের অবস্থা শুনবেন, যদি সবগুলি ভুল বলা যায় তো বড় দাস্তান হয়ে যাবে। একটি ভুল বলছি, ইসুরে হাক্কাই তাফহিমুল কোরআন আছে, এখানে আছে, তো আজকে নিয়ে আসা হয়নি, এর আগে আমি এক আলোচনাতে পড়ে শুনিয়েছি। মওদুদী সাহেব নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে কোরআনের আয়াতের ঠাট্টা মজা করেছেন, এটা অসম্ভব। কি করে হতে পারে যে আটজন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে থাকবে? এটা হলো তাফহিমুল কোরআনের অবস্থা। যে তাফহিমুল কোরআন পড়তে আমাদের দেশে এক শ্রেণীর লোকের মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, খবরদার না এসব বিদাতি তাফসির, যাতে নিজের জ্ঞান বিবেককে কোরআন এবং সন্ন্যার উপর প্রাধান্য দেওয়া হয়েছে, প্রেফার করা হয়েছে। জ্ঞানে যদি ধরে তাহলে ধরলাম, নিলাম না হলে নিলাম না। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আরো বলছে এটা বিবেকে ধরেন, আটটা ফেরেশতা কি করে ধরে থাকতে পারে, আট ফেরেশতাতে আবার আরশ কি করে ধরে থাকতে পারে? তোমার জ্ঞান ওমা উতিত মিনাল ইলমি ইল্লা কালিলা, বাবা তোমাকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ পাক যেন মাফ করেন। তো এই বিষয়টি থেকে সতর্ক করছি যে অন্ধ হয়ে এই বিশেষ করে এইসব তাফসির, যেসব তাফসিরে এইরকম ধরনের বিধাত রয়েছে, এই ধরনের কোরআন হাদিস বিরোধী কথাবার্তা রয়েছে, সেগুলো থেকে সতর্ক থাকবেন। একজন ফেরেশতা, যে ফেরেশতা কত শক্তিশালী হয় ফেরেশতা, শোনেন, ফেরেশতা সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, জাবের বিন আব্দুল্লাহ সাহাবি থেকে রাসূলুল্লাহ এরশাদ করেছেন, ওজেন আলী আন ওহাদ্দেসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ তাআলা মিন হামালাতিল আরশ, যেই ফেরেশতা আটজন আল্লাহর আরশকে উঠিয়ে থাকবেন, হামালাতুল আরশ, তাদের একজন ফেরেশতার কথা আমাকে বলার অনুমতি দেওয়া হয়েছে। তার কতটা শক্তি, তার সামান্য কিছু কথা কি, আন্না মা বাইনা শাহমাতে উজনেহি ইলা আতেতেহি, তার কানের লতি থেকে, এটাকে বলা হয় শাহমা, শাহমাতুল উজুন, কানের লতি, যে নরম গোস্তুটা, এই কানের যে লতি এখান থেকে শুরু করে তার গর্দন পর্যন্ত, গর্দন কত দূরে আছে, আধা হাত নয় তাই না, আধা হাত নয়, এইটুকু জায়গার দূরত্ব কত, মাসিরাত সাবউ মিয়াতে আমিন, সাতশো বছরের রাস্তা, সাতশো বছর রাস্তা। একজন ফেরেশতার এই কানের লতি থেকে শুরু করে তার কাঁধ পর্যন্ত, আতেক পর্যন্ত, কাঁধ পর্যন্ত সাতশো বছর রাস্তা। এই রকম আট ফেরেশতাতে আল্লাহর আরশকে উঠিয়ে আছেন, আর এটা নিয়ে কেউ নিজের সীমিত বিবেক দিয়ে ঠাট্টা মজা করবে, এটা কি করে হইতে পারে, এটা অসম্ভব। হ্যাঁ, যুক্তিকে প্রাধান্য দেওয়া, আল্লাহ পাক যেন এই রকমের বেদিনী থেকে বা এই রকমের কোরআন এবং হাদিস বিরোধী কথা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক কোরআন এবং হাদিস আমাদের মেনে চলার তৌফিক দান করেন। হাদিসটি আবু দাউদের হাদিস, কিতাবুস সুন্নাতে আবু দাউদ রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এরা পেটের ব্যবসায়ী, যারা তাফহিমুল বিদাতি কিতাব বিক্রি করে অথচ আকিদার দিকে নিজেদেরকে বলছে যে ভালো, এরা পেটের ব্যবসায়ী, এরা ইসলামের খাদেম না, বংশালে কি ইসলামের খেদমত ঠিকা নিয়েছে, ওরা পেটের পেট পেট লাইব্রেরি, পেটের লাইব্রেরি। যারা বিদাতি কিতাব বিক্রি করে আর সুন্নতি কিতাব বিক্রি করে তাদের বলে তারা পেট পূজা করছে, আর না হলে যদি কোরআন সুন্নাহর খেদমত করে নির্ভেজাল কিতাব রাখবে। সৌদি আরবের ইসলামী সেন্টারের লাইব্রেরিতে যান, একটিও কোন বিদাতি কিতাব পাবেন না। যদি পেট পূজা উদ্দেশ্য হইতো তাহলে যত বিদাতি কিতাব এনে ভরে দিতাম, কত কে চাইতে আসে মকসুদুল মুমিনিন, কে নিয়ামুল কোরআন, আর কে চাইতে আসে বেহেস্তি জেওয়ার, কে চাইতে আসে আরো কি, ওই সব নিয়ে এসে ভর্তি করে দিতাম, লাখ লাখ টাকা ইনকাম হইত। কোরআন সুন্নাহর খিদমত আলাদা জিনিস আর পেটের ব্যবসা করা আলাদা জিনিস। আর আহলে হাদিস ফাহলে হাদিস ওইসব বলিয়েন, ওটা পেটের পূজা, ওইসব নাম বলিয়েন। কিয়ামতের বড় আলামত আছে কয়েকটি, সেগুলি সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে, ওগুলো শুনে নেবেন। কোনটি আগে কোনটি পরে এসব কোন এমন গুরুত্বপূর্ণ কথা নয়। প্রশ্ন করেছেন যে আমার বাবার মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে, পরবর্তীতে সেখানে ঘরবাড়ি ও কুশল ফেলা উঠাতে পারে, তাই কবরটাকে ইট অথবা লোহা দিয়ে ঘেরা দিতে চাই, এ সম্পর্কে জানতে চাইছেন। কবরকে যদি হেফাজতের জন্য, প্রশ্ন করেছেন যে কবর পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়েছে, তারপরে ওখানে বাড়িঘর হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে ভালো কথা, কিন্তু গোরস্থান আলাদা করে হেফাজতে ঘিরে রাখেন, নিচে থেকে বাধা নয়, কিন্তু যদি হেফাজতের জন্য ঘিরে রাখেন ইট দিয়ে অথবা কিছু দিয়ে তো ভালো কথা। কিন্তু কবরের উপরে একসঙ্গে লোকের আবার আজকাল শুরু করেছে, কবরের উপরে প্লাস্টার করে বেঁধে ওর উপরে ঘর বাড়ি তৈরি করা শুরু করেছে, এটা জায়েজ নয়। কবর উপরে বসবাস করা জায়েজ নয়, কবর উপরে চলাফেরা করা জায়েজ নয়, কবরকে আবাদ করা জানা সত্ত্বেও কবরকে আবাদ করাও জায়েজ নয়। মাগরিবের পরে ছয় রাকাত যে নামাজ পড়া হয়, আর ওই নামাজকে আমাদের দেশীয় ভাষায় বিদাতের ভাষায় আওয়াবিন বলা হয়, ভিত্তিহীন। এই হাদিস প্রথম কথা জয়ীফ সহি নয়, নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়। ছয় রাকাতের হাদিসটি আছে ছয় রাকাত দিয়ে, আর আওয়াবিন শব্দ তাতে মোটেই আসেনি, ওই হাদিসে আওয়াবিন শব্দ আসেনি। সুতরাং আওয়াবিন নামটি যে রেখেছে এই নামাজের, সেটাও তাদের পক্ষ থেকে মন গড়া। তারপরে আওয়াবিন কাকে বলে, আওয়াবিন সালাতুল দোহাকে বলা হয়েছে, নবী করিম হাদিস আছে, এটি সহি হাদিস, সালাতুল আওয়াবিন হিনা তারমেজুল ফিসাল, আল্লাহ ভিরুদের নামাজ বা আল্লাহর দিকে যারা ধাবিত, আওয়াবিন আওয়াবিন মানে আল্লাহর দিকে যারা ধাবিত। এই জন্য নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহু কানা আওয়াব, তিনি আওয়াব ছিলেন, আল্লাহর দিকে ধাবিত ছিলেন। তো আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পা রোদ্রের তাপে গরম হতে লাগে, ওটা কখন, মাগরিব পর। কেউ বলবেন যে মাগরিব পর উটের বাচ্চাকে গরম লাগতে লাগে পায়ে, না সকালবেলা আটটা নয়টা দশটা যখন হচ্ছে জওয়ালের আগ পর্যন্ত, দুপুর হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা হচ্ছে সালাতুল দোহা। সালাতুল দোহা যেটি, সেটি হচ্ছে সালাতুল আওয়াবিন হিনা তারমেজুল ফিসাল। সুতরাং মাগরিব পরে নামাজ প্রথম কথা, ছয় রাকাতের হাদিস জয়ীব, দুই নম্বর কথা আওয়াবিন নাম রাখা ভিত্তিহীন। প্রস্তাবের সিটা কাপড়ে অথবা শরীরে লেগে যায়, তাহলে পানি না পাওয়া গেলে এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেলে পবিত্র হয়ে নামাজ পড়ার বিধান কি? সফরে যদি থাকে কেউ আর যদি কাপড়ে পেশাবের ছিটা লাগে তাহলে কি করবে জিজ্ঞেস করেছে, কাপড় বদলে নেবে। সফরে যদি কাপড় থাকে তাহলে কাপড় বদলে নেবে, কাপড় থাকা সত্ত্বেও নাপাক কাপড়ে নামাজ হবে না, কাপড় বদলাতে হবে। আর যদি কাপড় না থাকে, ওই একটি কাপড়ে আছে, এই অবস্থা যদি হয় তাহলে দেখতে হবে যে দুই অক্ত জমা করা যায় কিনা। আমি জোহরের সময় দেখছি আমার কাপড়ে পেশাবের ছিটা লেগেছে, প্রথম কথা একজন মমিনকে পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ এর উপরে কবর আজাব হয়, শক্ত শাস্তির কথা রয়েছে। আপনার পেশাব ছিটবেই কেন, বসে যদি পেশাব করেন আর নরম জায়গায় পেশাব করেন তো ছিটার প্রশ্নে উঠে না। তারপরেও যদি সতর্কতার পরেও যদি পেশাব ছিটে আসে তাহলে দেখেন যে জোহরের সময় আমার এই অবস্থা হয়েছে, তাহলে আসর পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন জোহরকে, কারণ জোহর আসর সফরে জমা করা যাবে। ওইরকম মাগরিবের সময় যদি হয়ে থাকে তো এসা পর্যন্ত বিলম্ব করে রাত আসে দশটা সাড়ে দশটার মধ্যে আপনি মাগরিব এসে একসাথে জমা করে পড়তে পারবেন, এগুলি সফরে সুন্নত পড়ানো বিষয়, তাহলে সফরে জমা করেছেন। কিন্তু যদি দেখা যায় যে না আমার কাছে কোনো কাপড়, এই কাপড় আর জোহর আসর পড়তেই পারবো না, মাগরিব হয়ে যাবে, যদি আমি কাপড়ের আশায় থাকি বা কাপড় পাওয়ার আশায় থাকি বা বাড়িতে পৌঁছার আশায় থাকি, তাহলে তাহলে ওই কাপড়েই নামাজ পড়তে হবে, ওয়াক্তে জোহর আসর জমা করে আপনি ওই নাপাক কাপড়ে নামাজ পড়েন। কারণ আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, আপনার সাধ্যে আছে একটি কাপড় সুতরাং একটি কাপড়ে। এর চাইতে খারাপ অবস্থার কথা বলছি, কাউকে যদি চোর ডাকাতে কাপড় চোপড় সব নিয়ে উল্লঙ্ঘ করে দেয়, এরকম ঘটনা ঘটতে পারে না? খুলনা ঢাকা থেকে এক ঘটনা আমাকে শুনিয়েছে, এক লোক যাচ্ছে, ও বন্ধু বান্ধব সেজে কিছু লোক এসে কিছু খাওয়িয়ে দিচ্ছে, ওকে চা অথবা কিছু খাওয়িয়ে দিয়েছে, মিষ্টি খাওয়িয়ে দিয়েছে, খাওয়িয়ে দেওয়ার পরে এমন পাগলে ঘুম এসছে নেশা খাওয়িয়ে দিয়ে, তারপর তার মাল সামান্ত নিয়ে গেছে, ওর জামা কাপড় সব খুলে নিয়ে একটা জাঙিয়াই রেখে দিয়েছে। এই ঘটনা সত্য ঘটনা, কয়েক বছর আগের, ট্রেনে পড়ে আছে, হুঁশ হয়নি হয়নি হয়নি, ট্রেন আবার অন্যদিকে লেগে ওই বগি লেগে চলে যাচ্ছে, তখন ভিতরে ঢুকে কর্মকর্তারা স্টেশনে সেটি ছাড়ে, একটা লোক ওই বেহুশ মরা পড়ে আছে, কেন উঠাচ্ছে, ধাক্কা ধাক্কা দিয়ে উঠেছে, তখন উঠেছে, কিছু নেই তার গায়ে একটা জাঙ্গিয়া ছাড়া। এইরকম যদি অবস্থা হয়, নামাজ রক্ত চলে যাচ্ছে, নামাজ পড়বে না, পড়বে না, নামাজ পড়তে হবে, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ পড়তে হবে। ফোকাহে কেরাম বলছেন যে কেউ যদি একবার উলঙ্গ অবস্থায় থাকে কিছুই নেই তাহলে তার সতর ঢাকার জন্য সতর্কতামূলক বসে বসে নামাজ পড়বে, দাঁড়িয়ে থাকলে একেবারে খারাপ যেন খুব অশ্লীল লাগছে একটু জানে ঢাকা থেকে কিছু বসে বসে সে নামাজ পড়ুক, এটি হানাফি ফেকার কিতাবে এই ফতোয়া আছে। তাহলে বোঝা গেল যে নামাজের মাফ কোন অবস্থায় নেই, কিন্তু আমাদের দেশের বেনামাজিরা বেনামাজিদের নামাজ পড়বে না কোন আত্মীয়র বাড়িতে গিয়ে, ওর অজুহাত ওজোর হচ্ছে কাপড় খারাপ, মহিলাদের কাপড় মাসে তিন দিন খারাপ থাকে, এদের ত্রিশ দিনই খারাপ থাকে, ত্রিশ দিন খারাপ থাকে, সবসময় কাপড় খারাপ থাকে এদের। আশরায় মুবাশশারা কাদের বলা হয়, নতুন লোকদের প্রশ্ন মনে হচ্ছে, আপনারা আসেন এখানে আসে শিখেন ক্লাসগুলিতে নিয়মিত, আশরা দশ জন ব্যক্তি মশা মুবাশশারা বিল জান্না, মানে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, দশ জন সাহাবিকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা আশরা মুবাশশারা। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, খানা দিন, খানা দিন, দোয়া চেয়েছেন, এক ভাইয়ের আব্বা মারা গেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, গুনাহাত আল্লাহ পাক মাফ করেন, যেসব ভাইদের অসুবিধা রয়েছে আল্লাহ পাক অসুবিধা বলা মুসিবত যেন দূর করে দেন। নূহ আলাইহিসসালাম এই প্রশ্নের লাভ নেই, আপনার মত মানুষ সাড়ে নয়শো বছর তিনি হেদায়ত করেছেন, নূহ আলাইহিসসালামের বয়স কত ছিল আমাদের ভাই জিজ্ঞেস করছেন, আবু হানিফা সাহেব সাড়ে নয়শো বছর তিনি নবী হওয়ার পরে হেদায়ত করেছেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন, চল্লিশ বছর বয়সে যদি নবী হয়ে থাকেন তাতে আরো লাগিয়ে নেন, তারপরে জাতি ধ্বংস হওয়ার পরে বেশ কিছুদিন বেঁচেছেন, সেটাও কতদিন ছিল আল্লাহ ভালো জানে, এটা কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি, তাহলে কমের পক্ষে হাজার পঞ্চাশের কাছাকাছি ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرأوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية مهان الله سمستو প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন কাল কিয়ামত। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি মুমিন মুমিনাত কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য শাফাত করবেন কিয়ামতের দিনে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল হাক্কার তাফসীরের দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন কিয়ামতের দিনে সৎ কর্মশীল এবং অসৎদের অবস্থা সম্পর্কে, যারা সৎকর্মশীল ইমানদার এবং সৎকর্ম যারা করেছে নেক আমল করেছে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে এই সম্পর্কে, এবং তারা সে আমল নামা পেয়ে খুশি হবে, আর খুশি হলে যা হয় মানুষের, মানুষ যখন খুশি হয় তখন তার ফলাফল অন্যকে দেখায়, সে অবস্থাগুলি আল্লাহ ফাক রব্বুল আলমী উল্লেখ করেছেন এখানে। আল্লাহ ফাক রব্বুল আলমীর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে তাদেরকে, আর বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা পানাহার করো এখানে, কারণ তোমরা পৃথিবীতে নেক আমল করেছ এবং এই নেক আমলগুলিকে অগ্রিম দুনিয়া থেকে পাঠিয়েছিলে আমার কাছে, পক্ষান্তরে যারা বদামল করেছে কুফরি শিরকের মাধ্যমে অথবা জাতিগত মুমিন মুসলিম হলেও তারা ইমান ইসলামের ধার ধারেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম থেকে বেঁচে থাকেনি, পাপিষ্ট হয়ে মারা গেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের আমলনামা কর্মলিপি বাম হাতে দেওয়া হবে, এবং তারা তখন হাই আফসুস করবে, অনুতাপ করবে, কিন্তু সে অনুতাপ আফসুস করা কোনো কাজে আসবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যাকে তার কিতাব দেওয়া হবে অর্থাৎ আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, বিয়ামিনিহি ডান হাতে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাও কিতাবিয়া, এখানে শব্দটি আছে হা ও মু, হা ওম শব্দ, হা একটি শব্দ আর ওম আরেকটি শব্দ, ইকরাও কিতাবিয়া, হা মানে নাও, হা শুধু হা শব্দের মানে হচ্ছে নাও, খুজ গ্রহণ কর। একে ভাষাবিদরা নাহু সার্ফের যারা পণ্ডিত তারা বলেছে এটি হচ্ছে ইসমে ফেল আমরের অর্থে, ইসম ফেল বা আসমায় আফাল দুই রকমের, কিছু আছে যেগুলি মাজির অর্থে হয় যেমন হায় হাতা, হায় হাতা হায় হাতা লেমা তু আদুন, অনেক দূরের কথা বাওদা মাজির অর্থে, আর কিছু আছে যেগুলি হচ্ছে ইসিম ফেল আমরের অর্থে মানে আদেশের অর্থে, যেমন আমিন, আমিন মানে কবুল করো ইস্তাজিব, আমিন ইসিম ফেল, আমিল ইসিম ফেল তো নয় কিন্তু এর অর্থ আমরা কি করছি কবুল করো, কবুল করো তো আদেশ, আল্লাহ পাকের কাছে দরখাস্ত আরজ, আদেশের শব্দ শব্দ। তাহলে আসল রূপে ইসিম কিন্তু অর্থ হচ্ছে ফেলে আমরে, এগুলিকে বলে আসমায় আফআল, বা এক বচন করে বললে ইসিম ফেল, আসলে ইসিম কিন্তু অর্থ দেয় ফেলের অর্থ দেয়, ক্রিয়ার অর্থ দেয়। ওই রকমই হা একটি, হা মানে খুঁজ, যেমন দোনাকা মানে খুঁজ, দোনাকা মানে খুঁজ নেও, ওই রকমই হা মানেও খুঁজ হয়, ধরো গ্রহণ করো নেও, এই অর্থে হয়। এইরকমই আলাইকা, আলাইকা এমনি আলা এবং যুক্ত কাজ যদি হয় মানে তোমার ওপরে, এটা হচ্ছে যার এবং মজরুর, কিন্তু না আলাইকা ইসিম ফেল, যেমন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে কি করো মজবুত করে ধারণ করো, আলাইকুম মানে ইলজামু, তাই আলাইকা মানে ইলজাম, মজবুত করে ধরো, ইসিম কিন্তু ফেলের অর্থ, ফেল আমরের অর্থ। তো আসলে হা আর ওম সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন হা ও মুকরাও কিতাবিয়া, হা এটি হচ্ছে মানে খুজ, আর ওম হচ্ছে জায়দা অতিরিক্ত, অনেক সময় অলংকারের জন্য অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি, আমাদের ভাষাতেও আছে, অনেক ক্ষেত্রে আমরা কথার অলংকারের জন্য, কথা সাজানোর জন্য কিছু শব্দ অলংকারের জন্য ব্যবহার করি। হা ওম মানে নাও, তাহলে কি বলবে নেক ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, এরা হচ্ছে ভাগ্যবান যাদের আখেরাত সুন্দর উজ্জ্বল। আল্লাহ বলছেন যাদের ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাও কিতাবিয়া, নেও, এই যে দেখো আমল নামা দেখাবে অন্যদেরকে, যার সাথে সাক্ষাৎ হবে তাকে নিজের আমল নামা দেখাবে। স্কুল কলেজ যারা পড়েছেন যখন রেজাল্ট নিয়ে বেরোলেন, রেজাল্টের পেপার নিয়ে বেরোলেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন, কত ভালো নম্বরে পাশ করেছেন, খুশির শেষ নাই, যাকে তাকে দেখেন, হয়তো বড় হয়ে গেলে একটু স্বাভাবিক হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যাবে, ছোট বাচ্চাদেরকে দেখবেন দশ বছর বারো বছর চোদ্দ বছর এই বয়সগুলিতে নিয়ে এসে একবার মাকে দেখাচ্ছে, একবার বাপকে দেখাচ্ছে, একবার ভাই বড় ভাইদের দেখাচ্ছে, বড় বোনকে, যে আমার দেখো রেজাল্ট দেখো, দুনিয়ার এই সামান্য রেজাল্টে যদি এত খুশি হয় তাহলে সেই দিন যেখানে জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, যদি এই ভালো রেজাল্ট না হইত তাহলে জাহান্নামে যেতে হইত, বদনসিব হত, কত খুশি হবে। তাই বলবে হা ও মুকরাও কিতাবিয়া, নাও ইকরাও কিতাবিয়া, এবং আমার আমলনামাকে পড়ে দেখো, ইকরা থেকে ইকরাও, ইকরাও কিতাবিয়া, আমার কিতাব আমার আমলনামাকে পড়ে দেখো, কিতাবিয়া হা সাক্তার জন্য। মুসাফে উসমানী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা যেই অক্ষরে কোরআনে করিম লিখেছিলেন তাতে হে হা আছে কিতাবিয়া, আয়াতে করিমাগুলিকে একরকম ভাবে তার শেষগুলিকে মেলানোর জন্য, যেমন গদ্যের ছন্দে মিল থাকে তেমন আয়াতের শেষে মিল থাকে, গদ্যের ছন্দে মিল থাকলে ওটিকে কাফিয়া বলা হয় আরবি গ্রামারে, আর যদি কোরআনে কারিমের আয়াতের শেষগুলিতে যে মিল আছে ওটাকে বলা হয় ফাওয়াসিল, বলা হয়। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ একরকম মিল আছে না? তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিল আছে না? ঠিক তেমনি এখানেও হা ও মুকরাউ কিতাবিয়াহ ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, একরকম মিল আছে। এই ফাওয়াসালের জন্য এখানে যদিও কিতাবিয়াহ আসলে ছিল কিতাবি, আমার কিতাবি মানে আমার কিতাব, আমার আমলনামা। ইয়াকে যজম দিয়েও পড়া যায়, আবার ইয়াকে হরকত দিয়েও পড়া যায়। ইয়াকে হরকত দেওয়ার পরে একটি হা বাড়িয়ে দেওয়া হয়েছে, সাক্তা হয়ে গেছে কিতাবিয়াহ। ওয়াকফ করলেও পড়তে হবে ফায়াকুলু হা ও মুকরাউ কিতাবিয়াহ, নাও এবং আমার আমলনামা পড়ো, পড়ে দেখো। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়াহ, খুশির সাথে বলবে যে আমার বিশ্বাস ছিল। জান্না মানে দুই রকম হয়, জান্নার মানে ধারণা করা হয় আর জান মানে বিশ্বাস করা হয়, দুটি অর্থ হয়। এলমের অর্থ হয় মানে যারা বিশ্বাস করা, জান্না মানে আলেমা, আর জান মানে ধারণা করা, অনুমান করা, যেটা পুরোপুরি বিশ্বাস নয় কিন্তু যেটা 50% বেশি যে সম্পর্কে আপনার ধারণা থাকে। যদি আপনার ধারণা হয় যে এই ব্যাপারটা 60-70% হইতে পারে, 10-20-30% নাও হইতে পারে, ওকেও জান বলা হয় যাতে সন্দেহর কিছু থাকে, মানে যেটাকে আমরা বাংলা বলি ধারণা করা, ধারণা ওইরকমই, অনুমান করা, আমার অনুমান হচ্ছে এইরকম, আমার ধারণা হচ্ছে এইরকমই হবে। আর আরেকটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস যেটা 100%, 100-100 বিশ্বাস। তো এখানে জান মানে বিশ্বাসের অর্থে আছে, আরবি ভাষায় জান এই দুই অর্থে ব্যবহার হয়েছে। এমনি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়ে, আমার বিশ্বাস ছিল যে আন্নি মুলাকিন হিসাবিয়ে, আমি আমার হিসাবে সম্মুখীন হবই হব, আমি বিশ্বাস করতাম। আর এই বিশ্বাসের জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, এই জন্য কর্ম করেছি দুনিয়াতে। আমার বিশ্বাস ছিল একদিন জবাবদেহি করতে হবে আল্লাহর সাথে এবং সেখানে হিসাবে সম্মুখীন হইতে হবে। তা আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তার আগে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি, আমি না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করেছি, আমি মাহে রমজানে রোজা রেখেছি, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি হারাম থেকে বেঁচে থেকেছি। এমনি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবে সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং এই ব্যক্তি মানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি খুশিতে সবাইকে আমলনামা পড়াবে এবং যে বলবে যে আমার হিসাবের প্রতি বিশ্বাস ছিল, হিসাবের সম্মুখীন হইতে হবে, সেই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে। এই শাতুন মানে জীবন, আর রাজিয়া মানে সন্তোষজনক, সন্তোষজনক জীবন যাপন করবে, আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুউচ্চ জান্নাতে বা সমুন্নত জান্নাতে, আল্লাহ পাক রব্বুল জান্নাত অনেক উঁচা যা দুনিয়ায় কল্পনা করা যায় না, সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষজনক জীবন যাপন করার সুযোগ দান করবেন, এরাই হচ্ছে ভাগ্যবান। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল রাশি, কুতুফ কাতাফা একতেহ মানে ফল পাড়া, ফল পাড়তে কত কষ্ট হয় তা তো জানাই আছে, তাই না? বড়ই পাড়তে কত কষ্ট হয়, আম পাড়তে কত কষ্ট হয়, অনেক সময় চড়তেও পারেন না, আর ঢেলা মারলে 10টা ঢেল মারেও একটা আম পড়ে না, কত কষ্ট করে দুনিয়াতে ফল পাড়তে হয়, ফল খেতে হইলে। একটা পাকা আম দেখছেন, গাছ পাকা আম, বুঝেন না? গাছ পাকা আম, আমের দেশের লোক না হলে বুঝবেন না। হ্যাঁ, আমের দেশের লোক তো রাজশাহী মালদার লোক, যারা ফজলি আম দেখেছে, এক একটা আম 2 কিলো আর গাছ পাকা হয়ে আছে, উফ পাগল ওই আমের জন্য। অনেক চেষ্টা করে আমটা পারতে পারছেন না, জান্নাতে যদি এইরকম কষ্ট করে যদি ফল নিতে হইত আরো কষ্টের জীবন আবার শুরু হয়ে যেত, কি কষ্ট রে। তাই আল্লাহ বলছেন না না, কষ্ট না, খুব আরামের জীবন। সুবহানাল্লাহ, কুতুফুহা দানিয়া, সে জান্নাতের ফল রাশি অত্যন্ত নিকটে থাকবে। দানিয়া মানে নিকটে, এই থেকে দুনিয়া, আখেরাতের তুলনায় দুনিয়া নিকটে, সামনে। এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় এক অর্থে, আর এক অর্থে দুনিয়া মানে নিকৃষ্ট, আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে দুনিয়ার সবকিছু নিকৃষ্ট। যতই বড় নেতৃত্ব হোক না কেন, যতই ধন সম্পদ হোক না কেন, যতই সুখময় জীবন হোক না কেন, সব নিকৃষ্ট জীবন। আসল জীবন হচ্ছে পরকালের জীবন, শান্তির জীবন, স্থায়ী জগৎ। কুতুফুহা মানে কুতুফুল জান্নাহ, হাজ আমির জান্নাতের দিকে ফিরে যাচ্ছে। জান্নাতের ফল রাশি বা ফলগুলি কি হবে, বা ফল পাড়া অত্যন্ত নিকটে থাকবে, ফলগুলি অত্যন্ত নিকটে থাকবে বা নাগালে থাকবে। বিভিন্ন শব্দ দিয়ে লোকেরা অনুবাদ করেছে, এক কথায় দানিয়া মানে একেবারে নিকটবর্তী হবে, মুখের কাছে, ইচ্ছা করলে মুখ দিয়ে খাবেন, হাত দিয়ে খাবেন, যেটা ইচ্ছে সেটা খাবেন, বেছে খাবেন। এমন নয় যে মারলেন ঢিলা একটা ভালো আমের জন্য আর একটা পড়ল, খারাপটা পড়ল, ভালোটা পেলেন না, আশা করলেন ভালোটা কিন্তু ভালোটা আসলো না, এরকম হবে না। কুলু ওয়াশরাবু, এবং বলা হবে জান্নাতে জান্নাতীদেরকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ বলবেন, আল্লাহর আদেশ হবে বা আল্লাহর পক্ষ থেকে এলান ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, শাব্দিক অর্থ, আর ভাবার্থ ওকে পানাহার তোমরা করো, কুলু ওয়াশরাবু মানে তোমরা পানাহার করো, হানিয়ান, তৃপ্তির সাথে, হানিয়াম মানে হচ্ছে পরিতৃপ্ত হয়ে, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা কি করেছ অতীত দিনগুলিতে, আইয়াম দিনগুলি, আর খালিয়া মানে হচ্ছে অতীত, মাদিয়া ওর মানে, আর আসলাফতুম মানে আগে পাঠানো, সালাফ এজন্য বলা হয় আগের লোককে, আর খালা পরবর্তীকালের লোকদেরকে বলা হয়, সালাফে সালেহীন বলে না, আগের যারা নেক লোক তাদেরকে কি বলা হয়, সালাফে সালেহীন, তারা হচ্ছেন সাহাবাই কিরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহীন। খালা পরবর্তীকালের যদি খালাফ ভালো লোক হয় তাহলে খালাফ, আর যদি পরবর্তীকালের খারাপ পাপিষ্ট লোকের হয় তাহলে এরা খালফ, খালাফ নাই, লামে হরকত দিয়ে নাই। আল্লাহ পাক বেনামাজিদের সম্পর্কে বলেছেন, ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পরে এমন এক অবাঞ্ছিত জাতি আসবে, খালফ, পিছু পড়া জাতি, পিছিয়ে যাওয়া জাতি, দিন থেকে পিছিয়ে গেছে, আল্লাহ থেকে পিছিয়ে গেছে, আল্লাহ ভীরুতা থেকে পিছিয়ে গেছে, জান্নাত থেকে পিছিয়ে গেছে, জাহান্নামের নিকটবর্তী জাতি, আদাউস সালাহ, যাদের প্রথম কাজ হচ্ছে নামাজ নষ্ট করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হল খালফ। আর যারা সৎকর্মশীল পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সালাফদের অনুসারী, তারা হচ্ছে খালাফ, ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং যারা নামাজ নষ্ট করে, খালফ যাদেরকে বলেছে, এরা কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের কামনা বাসনার পূজা করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং এরা শীঘ্রই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ পাক কি বলছেন এখানে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, পানাহার করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম, কারণ তোমরা অগ্রিম পাঠিয়েছ, নেক আমল পাঠিয়েছ, ইমান, পাঁচ ওয়াক্ত নামাজ, যাকাত, রোজা, হজ, মাতা পিতার সেবা, আল্লাহর হক যথাযথ আদায় করেছো, মানুষের হক আদায় করেছো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছো, সুদ থেকে, ঘুষ থেকে, বেইমানি থেকে, হারাম ব্যবসা থেকে, আত্মসাত থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থেকেছো, এগুলি হচ্ছে আসলাফতুম, তোমরা অগ্রিম পাঠিয়েছো আল্লাহ পাকের কাছে। ফিল আইয়ামিল খালিয়া, কোন কালে, অতীত দিনগুলিতে, যে দিনগুলি তোমাকে পৃথিবীতে তোমার আয়ুতে দেওয়া হয়েছিল, ফিল আইয়ামিল খালিয়া, অতীত জামানায় দুনিয়াতে তোমরা যে নেক আমল পাঠিয়েছে তার বিনিময়ে, বেমা, তার কারণে বা তার বিনিময়ে, জান্নাত কি নেক আমলের বিনিময়, আল্লাহর রহমতের উপায় নেক আমলের বিনিময় নয়, কারণ জান্নাত কেউ নিজের ইমান এবং নেক আমল দিয়ে ক্রয় করতে পারে না, জান্নাত এত মূল্যবান, আল্লাহ পাকের এই জান্নাতের নিয়ামত অত্যন্ত মূল্যবান, সুতরাং নেক আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে এ কথা নয়, তবে নেক আমলের ওসিলায় মাধ্যমে জান্নাত যাবে, কোন ব্যক্তির ওসিলায় নয়, যারা ব্যক্তির ওসিলায় বিশ্বাসী তাদের এই শিরকি, তাদের এই বিদাতি আকীদাকে সংশোধন করা উচিত, কোন ব্যক্তি কারোর জন্য ওসিলা মাধ্যম হতে পারে না, তবে ওসিলা মাধ্যম হচ্ছে ইমান এবং সৎ আমল, ইমান এবং সৎ আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতের বিনিময় না, জান্নাতের দাম দিয়ে দিতে পেরেছেন না, কিন্তু আল্লাহ পাকের রহমত পাওয়ার এবং জান্নাত আল্লাহর রহমতে পাবে এর উপায় হচ্ছে তোমার ইমান এবং নেক আমল, সৎ আমল। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেওয়া ভালো হবে, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ মালু ওয়াসাদদু ওয়াকারিবু, তোমরা আমল করতে থাকো, কর্ম করতে থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে থাকো, যাকাত দিতে থাকো, মাহে রমজান আসলে তোমরা রোজা রাখতে থাকো, হজ করো, ওমরা করো, হারাম থেকে বেঁচে থাকো, নেক আমল করতে থাকো, ওয়াসাদদু ওয়াকারিবু, এবং সোজা পথে চলতে থাকো, সাদদু কুলু কাওলান সাদিদা মানে সঠিক কথা বলো, সাদিদ মানে সোজা পথে চলতে থাকো, বাঁকা পথ অবলম্বন করিও না, শিরকের পথ নিও না, বেদাতের পথ নিও না, হারামের পথ নিও না, পাপের পথ নিও না, সাদিদু ওয়াকারিবু এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো, ওয়াকারিবু ওয়ালামু এবং জেনে রাখো, আন্না আহাদাম মিনকুম লান ইউদখিলাহু আমালুহুল জান্নাহ, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না, আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব অসম্ভব কথা, সারা জিন্দেগি যদি আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে থাকো, নেক আমল করতে থাকো, তবে দুনিয়ায় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত তার শুক্রিয়া শেষ হবে না, তো বাকি তো জান্নাতের মূল্য তো থাকলোই, আল্লাহ বলবেন তোমার চোখের দাম দাও, কত টাকা দাম তোমার চোখের, তোমার এই ব্রেনের দাম দাও, তোমাকে পাগল করিনি, তোমার সুস্থতার দাম দাও, তোমার হাতের দাম দাও, পায়ের দাম দাও, তোমার এই বাক শক্তি তোমাকে বোবা করিনি এর দাম দাও, তোমাকে বধির করিনি, তোমার এই শ্রবণ শক্তির দাম দাও, এই দাম দিতে দিতে দিতে নামাজ রোজা হজ যাকাত যত নেক আমল সব এখানেই শেষ হয়ে যাবে, জান্নাতের মূল্য কোথায় আপনার কাছে নেই, জান্নাতের মূল্য তাহলে, তাহলে জান্নাত পাবেন কি দিয়ে, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন ব্যক্তি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কালু সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও নাকি, আপনি তো যাবেন আপনার আমল দিয়ে, আপনার যে দাওয়াত, আপনার যে কুরবানি, আপনার যে জিহাদ, আপনার যে ত্যাগ, আপনার যে মেহনত, আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আনা, আমিও নই, আমাকে যদি আল্লাহ পাক এক একটি নিয়ামতের কথা জিজ্ঞাসা করেন, সুম্মালা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এক একটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন সেই জবাব দিতে তার হক আদায় করতে সবগুলি লেগে যাবে আমল, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, সহিহ বুখারীর হাদিস, এমন নয় যে কোন দুর্বল কথা, ওয়ালা আনা ইল্লা, তবে শোনো, আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতি মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে দয়া দিয়ে এবং তার অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন, আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে নেয় আচ্ছাদিত করে আর আল্লাহর ফজল করম যদি হয় অনুগ্রহ হয় তাহলে আমি জান্নাতে যাব, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহর অনুগ্রহ পূর্বক এবং আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে জান্নাতে যাব, তারপরে সকলেই যারা ইমান এবং নেক আমল রেখেছে তারা জান্নাতে যাবে আল্লাহর রহমতে। যে আয়াতগুলি তাফসির করা হলো সেই আয়াতগুলি সম্পর্কে দু একটি হাদিস শোনাই, ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাই তার তাফসিরে আবদুল্লাহ বিন হানজালা গাসিলুল মালায়েকা, এই যে আবদুল্লাহ বিন হানজালা সাহাবিকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন তার একটা ঘটনা আছে, ওই সাহাবি থেকে বর্ণনা করেছে, ইন্নাল্লাহ ইউকিফু আবদাহু ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামতের দিন হাশরের মাঠে বিচার দিবসে দাঁড় করবেন, আল্লাহ পাকরমে তাদের গুনাহগুলিকে সবগুলি প্রকাশ করে দেবে, আপনার যে রিপোর্ট দুনিয়াতে আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটার সমস্ত রিপোর্ট আপনার চলে আসছে, আপনার কোম্পানিতে আপনি কখন অপরাধ করেছেন, কখন ভালো কাজ করেছেন, কখন আপনি অন্যায় করেছেন, কার সাথে ঝগড়া করেছেন, যদি আগের যুগে ফাইল বানানো থাকতো, প্রত্যেক সরকারের ফাইল বানানো থাকে, বড় বড় কোম্পানিতে ফাইল আছে, আপনার ফাইল একটা করে কপি রাখা আছে, রিমার্কস আপনি এই খারাপ কাজ করেছেন, এই অন্যায়টা করেছেন, এই বাড়াবাড়ি করেছেন, আজকাল কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটারে চলে আসে আপনার কাজ কিরকম, আপনার আখলাক চরিত্র কেমন, আপনার অ্যাক্টিভিটিস কেমন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেন, মানুষ যদি এভাবে কম্পিউটারে সবকিছু প্রকাশ করে দেয়, কোন দিনে কোন তারিখে কত মিনিটে কত সেকেন্ডে কোন কাজ করেছে সব প্রকাশ করে দিচ্ছে মানুষে আজকাল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন, ফি যাহারে সাহিফাতি আমল নাই, ফায়াকুল লাহু আনতা আমালতা হাযা, তুমি আমলগুলি করেছো, ফায়াকুল নাম আল্লাহ ইয়া রাব্বি, এমন করেছি, অস্বীকার করার কোন উপায় আছে, ফায়াকুল্লাহু ইন্নী লাম আফদাহকা বিহি, তোমাকে আমি লাঞ্ছিত অপদস্থ করিনি, পৃথিবীতে লুকিয়ে রেখেছিলাম, তুমি গুনাহ করেছিলে তারপরেও তোমার মান সম্মানকে আমি বহাল রেখেছিলাম, অনেকে এরকম আছেন সমাজে, আপনাকে আল্লাহ পাক অপদস্থ এখনো করেননি, পাপ করেছেন অনেক, ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু চুরি করেছেন, আপনার চুরি ধরা পড়েনি, কোম্পানির কাছে ধরা পড়েনি, আপনার গ্রামে ধরা পড়েনি, আপনি চুরি করে এসেছেন, অথবা কেউ জেনা করেছে, অথবা কেউ গোপনীয় সম্পর্ক রেখেছে, অবৈধ সম্পর্ক রেখেছে, ধরা পড়েনি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করেনি, এইরকম বহু পাপ অনেক করেছে, অনেক ঘুষখোর ঘুষ খেয়েছে, সরকারও ধরতে পারেনি যে ঘুষখোর অফিসার, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেনি, আদালতে হাজির হইতে হয়নি আসামি হয়ে যে এই অফিসার সুদ ঘুষ খেয়েছে, ঘুষখোর অফিসার, আল্লাহ দুনিয়ায় অপদস্থ করেননি এইসব পাপে, জালে কামা করেছেন সরকার ধরতে পারেনি, জাল পাসপোর্ট করেছেন, জাল বহু কিছু আজকাল জাল হচ্ছে, জাল লাইসেন্স, জাল অমুক, জাল সব জাল করেছে, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করে, লাঞ্ছিত সরকারের ঘরে ধরা পড়ে যেতেন যে আপনি কাজ করেছেন, আর তারপরে আপনি জেলে যেতেন, আপনাকে বেঁধে নিয়ে যাওয়া হইত, মারধর হইত, দেশবাসী জানত যে এই ব্যক্তি জাল করেছে সেই জন্য জেলে আছে ইত্যাদি, আল্লাহ দুনিয়াতে অপদস্থ করেননি। আল্লাহ পাক বলবেন ইন্নী লাম আফদাহাকা বিহি, আমি তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি মানুষের সামনে, ওয়া ইন্নী কাদ গাফারতুল্লাকা, যাক তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ফায়াকুলু ইনদা যালিকা, তখন খুশি হয়ে বান্দা বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যদি ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু আমার ইয়াকিন ছিল যে একদিন হিসাব দিতে হবে, এই জন্য আমি নেক আমল করেছি। সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়াত রয়েছে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, এক সাহাবী বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, ইবনে ওমরের হাদিস, ইয়াকুল ইউদনিল্লাহুল আবদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল বান্দাকে নিজের নিকটে ডাকবেন, একেবারে নিকটে তলব করবেন, ফায়ুকাররুহু বিযুনুবিহি কুল্লিহা, সমস্ত গুনাহার অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন, এই গুনাহ করেছ, আমেল তাকাজা আমেল তাকাজা আমেল তাকাজা, এই গুনাহ করেছ, এই গুনাহ করেছ, জুমার দিনে ফজর জামাত ছেড়েছ, হ্যাঁ রাত্রে একটা দুটা পর্যন্ত পার্টি করেছ আর ফজরের জামাত ছেড়েছ, হ্যাঁ বেনামাজি নয় কিন্তু জামাত ছেড়েছ, জামাতে নামাজ পড়াও ওয়াজিব, জামাতে নামাজ পড়াও মনে রাখবেন যে ওয়াজিব, যারা ইচ্ছা করি অথবা গাফিলতি করি, ইচ্ছা করি অনেক সময় নেই, অনেক সময় গাফিলতি সেটাও ইচ্ছা করি, গাফিলতি মানে আপনি অ্যালার্ম লাগালেন না, চেষ্টা করলেন না, পাল্লাম পাল্লাম উঠতে না হলে যখন উঠব যখন জাগবো নামাজ পড়ে নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত গুনহার অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন, হাত্তা ইজা রান্নাহু কাদ হালাকা, এক একটা করে স্বীকার করতে করতে করতে বান্দা দেখবে যে আর বাঁচব, আরে একটা না দুটা না শত শত গুনহা সারা জীবনে স্বীকার করে সব তো আল্লাহ স্বীকার করিয়ে নিল, এখন তো শাস্তি, আজকালকার রিমান্ডে গিয়ে যদি আপনি অপরাধ স্বীকার করে নেন তারপরে আপনার অবস্থাটা কি হবে, সব তো জানা হয়েই গেছে সরকারের, আর ধরা তো পড়েই গেছি, এখন শাস্তি উপায় নেই, হালাকা সর্বনাশ হয়ে গেল, জাহান্নামে যেতেই হবে। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ পাক বলবেন মমিন সৎকর্মশীল, কিন্তু ভুল ভ্রান্তি যাদের হয়েছে, ফরজ আদায় করেছে এমন না যে ফরজ তরককারী, মমিন ব্যক্তি মুশরিক নয়, তাহলে কবর মাজার পূজারি নয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি আর রোগের আরোগ্য চাইনি, ওরা মুশরিক, আল্লাহ মুশরিককে মাফ করবেন না, বেনামাজি নয় নামাজ পড়েছে কিন্তু তার সাথে অন্যান্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলবেন ইন্নি সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই মান ইজ্জত ঢেকে রেখেছিলাম, আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন, জানিয়ে দেননি মানুষকে, ওয়ানা আগফিরু হালাকাল ইয়াম, আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম, সুম্মা ইউতা কিতাবা হিসা হাসানাতি বিআমিনি, তার নেকির আমল নাম আল্লাহ পাক ডান হাতে দেব, আম্মাল কাফির আল মুনাফিক, কাফির মুনাফিক মুশরিক, যারা যদিও জাতিতে মুসলমান কিন্তু শিরিক করে তারা মুসলিম নাই, বড় শিরক করে যারা মারা যায়, ওই অবস্থায় যদি মারা যায় শিরকের আকীদা বিশ্বাস নিয়ে মারা গেল, অথবা বেনামাজি হয়ে মারা গেল, বেনামাজের হুকুম সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এর আগের আছে, কাফির এবং মুনাফিক যারা, নবী সাল বলেছেন যে সবচাইতে ভারী নামাজ কোন নামাজ মুনাফিকের উপর, ফজর এবং এশা মুনাফিকের উপর, তাহলে যে ফজর পড়ে না সে কি চিন্তা করেন আপনি, ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কাফের এবং মুনাফিক ফায়াকুলুল আশহাদ, যারা সাক্ষী তখন অনেক সাক্ষী আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে আলেম যে দায়ী আপনাকে ইসলামের দিকে ডেকেছে, নামাজের জন্য ডেকেছে, যে তৌহিদের জন্য সুন্নতের জন্য ডেকেছে, সে আপনার বিপক্ষে সাক্ষী, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু, জবান অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে, এগুলি আশহাদ। হাওলাই আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলেছিল, আল্লাহ তাওহীদ আল্লাহর একত্বের কথা বলেছেন, এরা শিরকের কথা কবর মাজার পূজার কথা বলেছিল, এরা নবীর তরিকার কথা বলেছিল, এরা নকশবন্দি চিস্তি কাদেরী মুজাদ্দিদি সব তরিকার কথা বলেছিল। কাযাবু আলা রাব্বিহিম, রব সম্পর্কে দিন সম্পর্কে এরা মিথ্যা বলেছে। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত অভিসম্পাত হোক এইরকম জালেমদের উপর, সাক্ষীরা লানত বর্ষণ করবে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, তাই না? এই জান্নাত সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, ইন্নাল জান্নাতে মিয়াতু দারাজা, জান্নাতে 100টি স্তর আছে, 100টি স্তর আছে, 100টি তলা ধরেন ফ্লোর দুনিয়াতে, দিয়ে বোঝানোর জন্য আল্লাহ দারাজার কথা বলেছেন। মা বাইনা কুল্লে দারাজা, তেন প্রত্যেক দুই স্তরের মাঝে কি আছে? কামা বাইন, কতটুকু দূরত্ব আছে? কামা বাইন সামায় ওয়াল আর, যেমন জমিন থেকে আকাশের দূরত্ব আসমানের দূরত্ব, অতটুকু দূরত্ব হচ্ছে এক ফ্লোর থেকে এক স্তর থেকে আর এক ফ্লোর আর এক স্তর পর্যন্ত, এত উঁচা জান্নাত। সুতরাং ভাববেন না জান্নাত পাওয়া মানে মান বানা লিল্লাহ মসজিদান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাবে, বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাতে, জান্নাতে একটা ঘর বানাবে, মনে হয় আপনার বাড়ির মতো, আপনার দোতলা বাড়ি ওইরকম হেতে একটা বাড়ি দিবে আল্লাহ। কারণ অনেকের ধারণা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে একেবারে সংকীর্ণ সংকীর্ণ। আসমান জমিনের দূরত্বের মতো দূরত্ব হচ্ছে একটি স্তরের মধ্যে, এরকম কত স্তর আছে জান্নাতে? মেয়াত দ্বারা যায় 100টি স্তর আছে। আল্লাহ পাক রব্বুল ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, যত বেশি নেক আমল হবে তত বেশি আল্লাহ উঁচু জান্নাতে স্থান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন পাপীদের কথা, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে, ইয়ামিন মানে ডান হাত আর শিমাল মানে বাম হাত, বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে বা তারা বলবে, ইয়া লাইতানি, হাই হাই আফসুস, লাম উতা কিতাবিয়াহ, লাইতা মানে যেটাকে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে, হাই লামুতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হইত, এই আমল নামা দেওয়াই না হইত, ফেলের পেপার যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয়, মাস্টার মাস্টার ডাকছে, ডাকার পরে লাই লাইন তোমাদের রেজাল্ট নাও, ফলাফল নেও, আর ফলাফলে ফেলের রেজাল্ট নিয়ে সাথে সাথে ছেড়ে ফেলে দিবেন। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে, দুনিয়ায় ক্ষমতা চলছে, আগেরাতে কি করবেন? যেদিন জান্নাত থেকে মাহরুম হবেন, যেই দিন ফেলের পেপার জাহান্নামের পেপার পাবেন, বাম হাতে আমল নামা পাবেন, বলে ছেড়ে ফেলে দেবো, যাবেন কোথায়? আইনাল মাফার, আল্লাহ বলছেন কোথায় পালাবে? খুজুহ ফাগল্লুহ, আল্লাহ বলছেন ধরো এদেরকে আর ঢুকাও জাহান্নামে এদেরকে বেঁধে। আসছে আয়াত এই সুরাতেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে, ফায়াকুল বলবে, হায় আফসুস, লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাদের আমল নামা না দেওয়া হইত, ওয়ালাম আদরে মা হিসাবিয়ে, আর যদি জানতেই না পারতাম যে হিসাব বা কি, আমার হিসাব জানতেই না পারতাম, হিসাবের কথাও বলা হইতো না, আর এই আমল নামা দেওয়া হইতো না, তাহলে তাহলে কি হইতে হইতো? বলছে ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া, হাই আফসুস, যদি আমাদের মৃত্যুটাই শেষ হইত। আল কাজিয়া মানে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা মানে মত, মতকে উদ্দেশ্য করা হয়েছে কাজিয়া মানে কাজা একদি থেকে, ইয়ালাই তাহা কানাতিল কাজা, হাই যদি মত হয়ে যেত, মানে ওই যে মত হয়েছিল ওটাই শেষ হতো, আর উঠানো হইতো না, আর উঠানো না হইলে বাম হাতে আমল নামাও আসতো না, আর যদি উঠানো না হইতো তাহলে কি হইতো না? হিসাবও জানতে পারতাম না, না হিসাব না আমল নামা কিছু হতো না, মরে গেছি সরে গেছি শেষ, ওটাই যদি আমাদের শেষ হইতো গরু ছাগলের মতো, কীট পতঙ্গের মতো, কুকুর শুকুরের মতো, তাহলে সেই জিন্দগি ভালো ছিল, তখন আকাঙ্ক্ষা করবে যে কুকুর শুকুরের জিন্দগি ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহকে চেনেনি, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি, সৎ আমল করেনি, পাপিষ্ট যারা, তাদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে তো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু তো মরে গেলে ও তো বুঝে না, প্রথম কথা বোধ শক্তি নেই, আর মরে গেলে শেষ, আর উঠানো হবে না, না আমল নামা দেওয়া হবে, না হিসাব হবে, না জবাব দিতে হবে, না জান্নাত না জাহান্নাম, মরে গেছে, সরে গেছে। ইয়ালাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে মাটি হয়ে গেলে পশু পাখি শেষ হয়ে গেছে, ওই আকাঙ্ক্ষা করবে এরাও। তাহলে কাফের বেদিন পাপিষ্ঠ গুনাহগার তখন আকাঙ্ক্ষা করবে যে আমি যদি ওই গরু ছাগল হইতাম, কুকুর শুকুর হইতাম। কুকুর শুকুর চাইতে নিকৃষ্ট কিনা, ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও, হৃদয় থাকা সত্ত্বেও, হিতাহিত জ্ঞান থাকা, ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও, হক বাতিলের পার্থক্যের ক্ষমতা থাকা সত্ত্বেও, তারপরে আল্লাহ এবং রসুলের কথা শোনা সত্ত্বেও, নামাজ ফরজ জানা সত্ত্বেও, মুসলিম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও যদি এই অবস্থার সম্মুখীন হইতে হয়, ইয়ালাই তাহা কানাতিল কাজ, হাই আফসুস যদি এই মৃত্যুই আমার শেষ হইত। মাগনা আননি মালিয়া, অনেকেই তাদের বড় বড় ধনী হবে, দুনিয়াতে ধনী ছিল, তখন স্মরণ করবে যে আরে এত ধন সম্পদ ছিল, এত জমি জায়গা আমার ছিল, এত টাকা পয়সা ছিল, আর কেউ কেউ বড় নেতা হবে, তার নেতৃত্বের কথা স্মরণ করবে, আমি ছিলাম রাষ্ট্রের অধিনায়ক, আমি ছিলাম মন্ত্রী মিনিস্টার, আমি ছিলাম এমপি, আমি ছিলাম চেয়ারম্যান, আমি ছিলাম প্রভাবশালী, আমি ছিলাম পীরে কিবলা, আর আমার লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত ছিল, এসব ক্ষমতা গেল কোথায়? আল্লাহ পাক বলছেন, আফসোস করে বলে, মাগনা আননি মালিয়া, আমার মাল আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। সুরায় তাব্বাতিয়াদাতে পড়েছেন না, হ্যাঁ, তাব্বাতিয়াদা আবু লাহাব, অর্থাৎ মাগনা আনহো মালহো আমা কাসাব, আবু লাহাবের মাল আর যা উপার্জন করেছিল কোনো কাজে আসেনি। এখানেও কালকে আমাকে আফসুস করে বলে, মাগনা আননি মালি, আমার মাল ধন কোনো কাজে আসলো না, কোনো ফায়দা হইল না, এত ধন সম্পদ দুনিয়া থেকে ফায়দাই কি হলো, কিছুই ফায়দা হলো না। হালাক আননি সুলতানিয়া, যাদেরকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বদ আমল পাপিষ্ঠ, তারা বলবে হালাক আননি সুল, আমার ক্ষমতার সর্বনাশ হইল, আরে কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার নেতৃত্ব, কত লোককে জেলে ঢুকিয়েছি, কত অপরাধীকে বের করে দিয়েছি, বেনামি খালাস করে দিয়েছি নিজের দলের বা নিজের মন মতো, সেই জন্য করে না আজকাল অনেকে নেতৃত্বের বলে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে আসো, আমার লোক, আমার লোক ছাড়িয়ে নিয়ে আসো, আর অনেকে নিরীহ ব্যক্তি আমার বিরুদ্ধে সুতরাং ঢোকাও, একে এসব করেছে দুনিয়ায়, আফসোস করতে হবে কালকে আমতে, হালা কাননি সুলতানিয়া, হায় আমার ক্ষমতার সর্বনাশ হল, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আমার ক্ষমতা। খুজু হো বলা হবে ফেরেস্তাদেরকে, আল্লাহ পাক বলবেন খুজু হো, ধরো এদেরকে, খুজু বহু বচন, আল্লাহ পাক ফেরেস্তাগণকে আদেশ করবেন, ধরো পকড়াও করো এদেরকে, ফাগুল্লু এবং এদেরকে বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দে, এদের গর্দনে গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে গলাতে ফাঁস লাগিয়ে বেড়ি লাগিয়ে জাহান্নামে এদেরকে জ্বলন্ত আগুনে কি করো, দাখিল করে দাও, সল্লু সল্লু মানে আদখেলু, দাখিল করে দাও। সোম্মা শুধু তাই নয়, এদেরকে জিঞ্জির দিয়ে বাঁধো, শৃঙ্খলাবদ্ধ করো, সোম্মা ফি সিলসিলাতিন যারুহা সাফুনাজিরা, তারপরে শিকল শৃঙ্খলে, এমন শৃঙ্খলে যারুহা সাফুনাজিরা আন, যার দৈর্ঘ্য হচ্ছে সত্তর হাত, সাফুনাজিরা আন, ফাসলুকু, এদেরকে শৃঙ্খলাবদ্ধ করো বা শিকলাবদ্ধ করো বা জিঞ্জির দিয়ে বাঁধো। যে ভাষা দিয়ে অর্থ করেন আসলে হচ্ছে বোঝা উদ্দেশ্য, সহজ ভাষা দিয়ে করেন, মধ্যম ভাষা দিয়ে করেন, আরো মুশকিল ভাষা দিয়ে করেন। ফাসলুকু সালাকে আসলুকু মানে তাহলে এখানে বাঁধো, ইন্নাহু কেন, কেন এদেরকে বাঁধা হবে, সত্তর হাত লম্বা জঞ্জির দিয়ে, শৃঙ্খল দিয়ে বাঁধা হবে, বেঁধে আর গলায় বেড়ি পড়িয়ে এমন আসামিকে ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কেন আল্লাহ বলছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ প্রথম ব্যাধি ছিল যে মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করত না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যাকে বলা হয়েছে প্রথম আল্লাহ পাক কাল কিয়ামতে হিসাব নেবেন নামাজ সম্পর্কে, তারপরেও নামাজ পড়ে না, সে যদি দাবি করে আমি আল্লাহতে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, সে সত্যবাদী না কাজ্জাব, সে মিথ্যুক, মিথ্যুক সে। এটা তো বললাম পাপিষ্ঠ মুসলিমদের কথা, আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, যারা আল্লাহর গোলামের কাছে চেয়েছে, মুশরিক হয়েছে, আল্লাহর বান্দার কাছে দাসের কাছে চেয়েছে, তাদের কি অবস্থা হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্রদের অন্নদানে অন্যদেরকে উৎসাহিত করত না, নিজে তো দিতই না আর অন্যকেও উৎসাহিত করত না। আল্লাহ পাক এখানে উৎসাহিত করত না অন্যকে কেন বললেন? এই কথা তো বললেন না যে সে গরিবকে দিত না, কারণ যেই ব্যক্তি উৎসাহিত করে না সে নিজেও দেয় না। অনেকে আছেন নিজেও বখিল কিন্তু ভালো ভালো কথা বলে, তাই না? ভালো ভালো কথা বলে, দাও দাও দাও। পীরের আগে কোনদিন নজরানা পেশ করে দেখেছেন? পীর আবার কোথায় নজরানা পেশ করে? তারই তো নজরানার শেষ নাই। ফের নিজের ক্যাশ দিয়ে নিজের টাকা দিয়ে দাওয়াত জিয়াফত করে খাওয়াচ্ছে, দেখেছেন? হুজুর যারা বিদাতি হুজুর কোরআন খানি হয় তাদের বাড়িতে কোরআন খানি হতে দেখেছেন? যে গ্রামের লোক তোমরা কোরআন পড়ে দাও আমার বাড়িতে। মিলাদি মোল্লাদের বাড়িতে মিলাদ হতে দেখেছেন? না, ওপরের মিলাদ করে শুধু, অন্যদের বাড়িতে মিলাদ করে বেড়ায়, কারণ ওখানে গেলে টাকা ইনকাম হয়ে আসবে। তো অন্যদেরকে উৎসাহিত করতো না এরা গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য, আর নিজেরাও করত না। তাহলে তারা যাকাত নিজেও দিত না, এবং এক্ষেত্রে আরো আল্লাহ পাক রব্বুল এখানে আরেকটি কথা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, যে শুধু নিজে দান খায়রাত করা বা যাকাত ফরজ আদায় করা যথেষ্ট নয়, অন্যদেরকেও যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে, এবং এই ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে তার ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে। তার মানে বল প্রয়োগ করা যদি সম্ভব হয় বল প্রয়োগ করে যাকাত আদায় করাতে হবে। সরকার মুসলিম সরকার, তাহলে বল প্রয়োগ করে দেশবাসীর কাছ থেকে যাকাত নিতে হবে এবং যাকাতের সঠিক জায়গায় তার ব্যয় হইতে হবে, ইসলামিক সরকার। আপনি বাবা আপনার ছেলেরা যাকাত দেবে না, বল প্রয়োগ যতটা করা সম্ভব বল প্রয়োগ করবেন। আপনি আপনার ছেলের নামাজ পড়বেন না, আপনি বল প্রয়োগ করে নামাজ পড়াবেন। উৎসাহিত করার কথা বলা হয়েছে, উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত নাই, যেখানে বল প্রয়োগের ক্ষেত্রে নাই, আমার অধীনস্থ নয়, আমি বল প্রয়োগ করতে পারছি না, তখন উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত করতে হবে, উপদেশ দিতে হবে, ওয়াজ করতে হবে, ভালো কথা বলে ভালো কাজের আদেশ করতে হবে, আর পাপ থেকে সতর্ক করতে হবে। কিন্তু যেখানে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন সেখানে ক্ষমতার ক্ষমতাকে ইসলামের খেদমতে লাগাইতে হবে। দুইটি কথা আল্লাহ পাক বলেছেন, একটা আল্লাহর হকের ক্ষেত্রে আর একটি বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে বলছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো না, এই দিয়ে বলা হয়েছে যে নামাজ পড়ত না, রোজা রাখত না, যাকাত দিত না, হজ করত না, এইভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দি করত না, ফরজ ওয়াজিব এটা বুঝিয়ে দেওয়া হয়েছে লা ইউমিনু বিল্লাহিল আযীমের মাধ্যমে। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন বলে বান্দার হকের দিকে ইঙ্গিত করা হয়েছে, যে বান্দারও হক আদায় করতো না। তার একটি হচ্ছে মিসকিনকে দরিদ্রকে অন্নদান করা, খেতে দেওয়া, আর তার ফরজ হচ্ছে যাকাত দেওয়া। যাকাত ছাড়া অনেক ক্ষেত্রে জরুরি হবে, আপনার আপনজন আত্মীয় স্বজন, হ্যাঁ, রক্তের সম্পর্ক আছে, অথবা আপনার গ্রামবাসী চিকিৎসা অভাবের কারণে চিকিৎসা করতে পারছে না, মরে যাচ্ছে, আর আপনি টাকার গদির উপর বসে আছেন, দান খেরাত করবেন না, আপনি চিকিৎসার ব্যবস্থা দেবেন না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাহলে যারা আল্লাহর হক নষ্ট করবে জাহান্নামে যাবে, যারা মানুষের হক নষ্ট করবে জুলম অত্যাচার মাধ্যমে হোক অথবা হক আদায় না করে হোক, তারাও জাহান্নামে যাবে। এই দুইটি কথা বলে দুই হকের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে মুক্তি পাবে ওই সব ব্যক্তি যারা আল্লাহর হক সুন্দরভাবে আদায় করবে, যেভাবে আল্লাহ পাক তার রসুল আদায় করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা মানুষের হক আদায় করেছেন দুনিয়াতে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হক আদায় করতে বলেছেন। সুতরাং যারা এইরকম অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে, ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, সুতরাং আজকের দিনে আল্লাহ পাক ইরশাদ করবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন আজকের দিনে এদের জন্য এখানে কোন বন্ধু নেই, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, কোন দোস্ত নেই, কোন বন্ধু নেই যে সাহায্য করবে, কে সাহায্য করবে সেখানে? তাহলে এদের জন্য সাফাত নেই, যারা আল্লাহর প্রতি ইমান রাখত না, ইমানের জায়গায় শিরিক ছিল বা মোনাফিকি ছিল অথবা কুফরি ছিল অথবা বেনামাজি হওয়া ছিল, কোন বন্ধু নেই, এখানে সুপারিশকারীও নেই, সুপারিশও তাদের জন্য হবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তারা জাহান্নামে কোনো খাবারও পাবে না গিসলিন খাবার ছাড়া, একমাত্র গিসলিন খাবার তাদের হবে। গিসলিন কাকে বলে এই সম্পর্কে কয়েকটি মত আছে আপনাদেরকে তাফসীর ইবনে কাসির থেকে পড়ে শোনাই। তার মধ্যে যেটি প্রসিদ্ধ মত সেটি হচ্ছে জাহান্নামীদের জ্বলে পুড়ে যে রক্ত পুঁজ হবে বের হবে সেই রক্ত পুঁজ, এটি হচ্ছে জাহান্নামীদের খাবার। তারা জ্বলছে, জ্বলে যে রক্তপুঁজ হচ্ছে ও রক্তপুঁজকে খাবারের আকারে তাদেরকে পানীয় আকারে দেওয়া হবে। এ সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কয়েকটি উক্তি উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম তাবেইনদের। গিসলিন সম্পর্কে কাতাদা বলছেন, কাতাদা প্রখ্যাত তাবেই বলছেন, হুয়া শাররু তুআমি আহলিন নার, জাহান্নামীদের সবচেয়ে নিকৃষ্ট খাবার গিসলিন। কি খাবার? ইমাম রাবি এবং দাহাক তাবেইনদের জামানায় আইমা ইকরাম বলছেন, হুয়া শাজারাতুন ফি জাহান্নাম, জাহান্নামের এক রকমের গাছকে গিসলিন বলা হয়েছে। তাহলে জাক্কুমের মতো, জাক্কুম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না শাজারাতা জাক্কুম, স্পষ্ট জাক্কুম হচ্ছে জাহান্নামের গাছ, কণ্টকযুক্ত এবং আগুনের গাছ, যেই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে। শাবিব ইবনে বিশর ইকরামা থেকে বর্ণনা করেছেন, আর ইকরামা প্রখ্যাত তাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী থেকে বর্ণনা করেছেন, কাল আল গিসলিন আদাম ওয়াল মা ইয়াসিলু মিন লুহুমিহিম, রক্ত এবং পানি পুঁজ যা জাহান্নামীদের গোশত থেকে প্রবাহিত হবে তা খাবার। সেটি বললাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মুফাসসির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন, বিশেষ দোয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে কিতাব তাফসীরের জ্ঞান দান করো, ও ফাক্কিহু ফিদ্দিন, এবং দ্বীনের, দ্বীন সম্পর্কে ফিকহ দান করো, দ্বীনের জ্ঞান দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া তার ক্ষেত্রে কবুল হয়েছিল। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে খুব বেশি তাফসীরের পণ্ডিত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বললেন, যে জাহান্নামীদের রক্ত পুঁজ হচ্ছে গিসলিন। ওয়াকাল আলী ইবনে আবি তালহা, আলী ইবনে আবি তালহা তাবেঈ বলছেন, আনহু তিনিও বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, গিসলিন সাদিদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজ, সাদিদ মানে পুঁজ, পুঁজ আর সেখানে বলেছে রক্ত এবং পানি, একই জিনিস, রক্ত পানি মিশ্রিত হচ্ছে পুঁজ জাহান্নামীদের। এই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে যাদের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই খাবার খাবে কে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবার খাবে না কেউ, একমাত্র খাবে কে? ইল্লাল খাতিউন, একমাত্র গুনাহগার পাপিষ্টরা। আল্লাহ শুধু কাফের বলেননি, গুনাহগার পাপিষ্ট, বেনামাজির চাইতে বড় গুনাহগার কি আছে এই মুসলিম উম্মতে? জেনাকারী, খুনি, সন্ত্রাসী, যারা সুদখোর, যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যারা সুদ খেয়ে মরবে বা সুদের উপর টাকা নিয়ে সুদ দিয়ে দিয়ে মরবে, গরিব সেই জন্য সুদ খেয়ে না চলবে না, তার সুদের উপর টাকা না নিলে চলবে না, তাকে সুদের উপর টাকা নিয়ে বিদেশ আসতে, কে বলেছে বিদেশ আসতে? অনেকে ঠেলা গাড়ি চালাচ্ছে, আপনি তাই করতেন, রিক্সা চালাতেন আপনি, অনেকে ফেরিওয়ালা, আপনি ফেরির কাজ করতেন, অনেকে দিন মজুর করে তাই করতেন, আল্লাহ পাকের কাছে হালাল রিজিক তলব করতেন, আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের দ্বার প্রশস্ত করে দিত, কিন্তু আপনি হালাল রিজিকের দ্বারকে সংকুচিত করে দিয়ে হারামের রাস্তা ধরে নিয়েছেন, খুব সহজে সুদের উপর টাকা নিয়ে জমি বন্ধক রেখে চলে যাব বিদেশ, আর যাওয়ার পরে পাঁচ বছর বড় লোক হয়ে যাব, তারপরে জমি ছাড়িয়ে নেব, ই করো ইত্যাদি করবো, এইসব করেছেন আপনি। আল্লাহ পাক বলছেন যে এই খাবার, এই পুঁজের খাবার খাবে গুনাহগাররা, গুনাহগারদের খাবার হবে। তারপরে বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল এখন কসম করেছেন, এমন ব্যাপক কসম যে কোন বস্তু, কোন ব্যক্তি, কোন জিনিসকে আল্লাহ পাক রব্বুল ছাড়েনি, প্রত্যেক জিনিস আল্লাহ পাক এখানে শপথ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, ফালা উকসিমু, লা আছে কিন্তু এই লা কে যায়দা বলা হয়েছে, অতিরিক্ত, লায়ের অর্থ এখানে হয় না। কোরআনে কারিমে এই রকম অনেকগুলি আয়াতে লা উকসিমু বলা হয়েছে, কিন্তু লা মানে এখানে না নয়, যেমন সুরাই শুরু হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, মানে কি তরজমা পড়ে দেখবেন, এর মানে হচ্ছে উকসিমু বিয়াউমিল কিয়ামাতের, আমি শপথ করছি, আমি কিয়ামতের শপথ করছি না, এই অর্থ নাই। তাহলে লা হচ্ছে জায়দা, অলংকারের জন্য আরবরা অনেক সময় অতিরিক্ত করত কিন্তু তার অর্থ হইত না। আপনি যাবেন না বলছেন না, কিন্তু না মানে না নাকি, আপনার চাইছে যাওয়াটা। আমরা অনেকে আঞ্চলিক ভাষা বলি, আর কি আর কি আর কি শব্দ ব্যবহার করি, যাবো আর কি, খাবো আর কি, বলেন না, হ্যাঁ আর কি আবার কোন ভাষা, কোন অর্থ আছে? সেই ভাষাই তাদের অঞ্চল আঞ্চলিক ভাষাই সেটি একটা অলংকার তাদের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম লাউকসাম বিয়াউমিল কিয়ামা মানে আমি কিয়ামতের কসম করছি, লাউকসাম বিহাজাল বালাদ আমি এই শহর মক্কা নগরীর কসম করছি, লা মানে না নয়। এইরকম এখানে ফালা উকসামো বেমা তুবসরুন মানে উকসামো বেমা তুবসরুন, যা কিছু তোমরা দেখছ হে মানুষ সে সবের আমি কসম করছি, যা কিছু দেখছ বা দেখতে পারো। তাহলে যেগুলি দুনিয়াতে দেখা যায়, দেখা সম্ভব, যা সৃষ্টি, সৃষ্টির মধ্যে জিনও আছে দেখা যায় না, তাহলে ওটা বাদ পড়ে গেল, তার মধ্যে ফেরেশতা তাও আল্লাহর মাখলুক দেখা যায় না, তার অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু জীবাণু যা দেখা যায় না, বিশেষ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলি চলে যাচ্ছে, যেগুলি দেখা সম্ভব সেগুলির সবগুলি আল্লাহ কসম করেছেন। ফালা উকসিমু বিমা তুবসিরুন দ্বিতীয় অংশে ওয়ামা লা তুবসিরুন আর তোমরা যা কিছু দেখো না তারও কসম করছি। তাহলে তাতে জিন সামিল হয়ে গেল, ফেরেশতা সামিল হয়ে গেল, যেগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণুপরমাণু এসবও সামিল হয়ে গেল। তারপরে এমনকি আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি তাফসির সাদিতে বলছেন যে এমনকি আল্লাহ পাকের জাত, জাতে ইলাহি তিনিও সামিল, আল্লাহ যেন নিজের জাতে পাকের কসম করছে, যা দেখো না তারও কসম করছে, আমাকে কোনোদিন দেখো না দেখা সম্ভব না, দেখতে পারবে না দুনিয়াতে, আমি আমার জাতেরও শপথ করে বলছি, আল্লাহু আকবার, নিজের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। বিষয়বস্তু কি, কিসের জন্য কসম করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সত্যতা প্রমাণ করার জন্য, যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী নন, তিনি নিজের মন গড়া কথা বলছেন না, বরং তিনি আমার পক্ষ থেকে প্রেরিত রসুল। আল্লাহ এত স্পষ্ট ঘোষণা করছেন কসম করে, তারপরে মানব জাতির অধিকাংশই যদি কুফরি করে, মানব জাতির অধিকাংশ যদি মমিন, অনেকে মুসলিম মমিন হওয়া সত্ত্বেও যদি নবীর তরিকা ছেড়ে দেয়, অন্য কোন তরিকায় চলে যায়, তাহলে এর চাইতে বড় হতবাগা আর কেউ আছে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার সম্মান মর্যাদাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চেয়েছেন, এই বিষয়টিও এখানে আপনার বুঝার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম করে বলছি ওই সব বস্তুর যা তোমরা দেখতে পাও, ওয়ামা লা তুবসিরুন আর ওই সব বস্তুরও কসম করে বলছি যা তোমরা দেখতে পাও না। কসম করে কিসে, কি বিষয়ের উপর কসম করেছেন? বলছেন ইন্নাহু লা কাওলু রাসূলিন করিম, এই যে কোরআনুল করিম, ইন্নাহু মানে ইন্নাল কোরআনুল করিম, এই কোরআনে করিম সম্মানিত রাসূলের আনীত বাণী। আনীত শব্দটি এখানে, আনীতর আরবি এখানে মাহজুফ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না, আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, তিনি আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন, আমরা জিবরাইল আলাইহিস সালামকেও দেখিনি চোখে, রাসূলুল্লাহ আমাদের কাছে এনে দিয়েছেন কোরআনুল করিম, আমরা এই ঈমান নিয়ে এসেছি এবং প্রত্যেক মানুষকে প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ কসম করে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু, এমনকি তার জাতে পাকেরও কসম করে বলছেন যে এই বাণী। তাহলে কসম এই ক্ষেত্রে দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সম্মানিত রসুল, তিনি শুধু সাধারণ মানুষ না, তিনি সম্মানিত রসুল, রেসালাতের সত্যতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর একটি বিষয় উল্লেখ করেছেন যে কোরআনে করিমকে তোমরা মনে করিও না যে এটি কোনো কাব্য রচনা, কোন গণকের কথা, যেমন মক্কার মুশরিক কাফেররা বলতো, বেদিনরা বলতো, অথবা মানব রচিত বিধান, না মানব রচিত নয়, বরং আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ দেওয়া। ইন্নাহু, এই কোরআনে করিম হচ্ছে সম্মানিত রসুলের আনীত বাণী, আল্লাহর বাণী। ওয়ামা হুয়া বিকাউলি শায়ির, এই কোরআনে করিম কোন কবির কাব্য রচনা নয়, কোন কবির বাণী মানে কবির কাব্য রচনা নয় যে কোন কবিতা, কারণ মক্কার মুশরিকেরা অনেকে এই যুক্তিতে যে কবিতা তো মিল থাকে শেষখানে গিয়ে, আর কোরআনের আয়াতগুলি তো মিল আছে, সুতরাং এটাও হচ্ছে এক রকমের কবিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু কোন পাঠশালায় পড়াশোনা করেননি, অক্ষরের জ্ঞান ছিল না, আবার এত বড় কবি কি করে হতে পারে? কবিরা, বড় বড় কবিরা স্বীকারও করেছে যে এই কালাম মানুষের হইতে পারে না, মানুষের ক্ষমতার বাইরে। মানুষ কবিতা তো রচনা করতে পারে, কাব্য রচনা করতে পারে, কিন্তু মানুষের ক্ষমতায় নেই এই রকম অলংকার পূর্ণ বাণী পেশ করার, কথা পেশ করার। অমা হুয়া বিকাউলি শায়রে, কোরআনে করিম শায়রের কবির কাব্য রচনা নয়, কারিলাম মা তোমরা অল্পই বিশ্বাস করে থাকো, আসলে বিশ্বাস করতে চাও না তোমরা। আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, আর কোন গণকের বাণীও নয়, কালিলাম মা তাজা, কারণ তোমরা খুব কমই উপদেশ নিতে চাও, উপদেশ তোমরা নিতে চাও না। তানজিল মির রাব্বিল আলামিন, এই কোরআনে কারীম বরং বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত অবতীর্ণ। তাহলে এই তানজিল মির রাব্বিল আলামিন কে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমের সাথে লাগিয়ে দেন, সম্মানিত রসুলের বাণী, আর আবার বলা হচ্ছে রব্বুল আলামিন পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে সমন্বয় হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন মানব জাতির জন্য এই কোরআন কালামুল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, আরবের মুশরিকদেরকে যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করছিল না, তাদেরকে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমার প্রিয় এবং আমার সম্মানিত রসুল, তার সার্টিফাই আমি করছি, তারপরেও তিনি যদি নিজের পক্ষ থেকে সামান্য কিছু সংযোজন করে দিতেন, কিছু কথা যদি বাড়িয়ে দিতেন, তাহলে তাকেও আমি ছাড়তাম না। তোমরা ভালো করে বিশ্বাস করো যে প্রত্যেকটি কথা আলহামদুর আলিফ থেকে শুরু করে সুরা নাস শেষ, সুরা না নাস সিন পর্যন্ত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কালামুল্লাহ। আল্লাহ পাকের আসমানি সিলেবাস তোমাদের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, তোমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য, কাজে পরিণত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তানজিল মির রব্বিল আলামিন, তারপর বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি কোন কথা আমার সম্পর্কে বানিয়ে বলতেন কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এত প্রিয় বান্দা, আর যাকে বললাম রসুল করিম, সম্মানিত রসুল বললাম, আল্লাহ এ করিম যে রসুলের গুণ কে বয়ান করেছেন, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, আমার সম্মানিত রসুল হওয়া সত্ত্বেও যদি তিনি নিজের পক্ষ থেকে একটি কোন কথা বানিয়ে বলতেন, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হাত আমি ধরে নিতাম, ডান হাত আমি ধরে নিতাম। কাউকে শাস্তি দিতে হলে হঠাৎ করে ধরে এরকম ধরে না, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হস্তকে আমি ধরে নিতাম, অতপর তার ওয়াতিন নামক শিরা শিরাটি আমি কেটে দিতাম। ওয়াতিন শিরা কি? ওয়াতিন এমন এক রগ যেই রগ মানুষের হৃদয় পর্যন্ত গিয়েছে, সেই রগটি ছিঁড়ে গেলে সাথে সাথে মানুষ মারা যায়। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করেছে যে কিছু শিরা আছে, হ্যাঁ, যে শিরাগুলি যাচ্ছে আপনার হৃদয় পর্যন্ত, কলভ, হার্ট পর্যন্ত, এই হার্ট পর্যন্ত যেই শিরাগুলি যাচ্ছে এত গুরুত্বপূর্ণ, আপনার হাতে আছে, পায়ে আছে, অনেকগুলি আছে না শিরা, উপশিরা আছে, এগুলি যদি কোনোটা বন্ধ হয়ে যায়, কোনোটায় যদি আপনার কোনো ডিফেক্ট হয়ে যায়, কোনোটা যদি কেটেও যায়, তারপরে রক্ত কেটে গিয়ে রক্ত পড়লো, কিন্তু তারপরে বেঁচে আছেন আপনি, তাই না? কিন্তু যেই রগগুলি হৃদয় পর্যন্ত, হার্ট পর্যন্ত গেছে, সেগুলি যদি একটি ছেড়ে যায়, তাহলে মানুষের সাথে সাথে হার্ট অ্যাটাক যাকে বলা হয়, হার্ট অ্যাটাক, হৃদরোগ। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তার কি করতাম, এমন রোগ কেটে দিতাম যে রোগ হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে তারপর আর তিনি বাঁচতেন না, তার আর বেঁচে থাকার কোন উপায় ছিল না, আমি শেষ করে দিতাম তাকে দুনিয়াতে। একটি কথা আমার নামে, আমি আল্লাহর নামে যদি মিথ্যা বলতো, নিজের পক্ষ থেকে সংযোজন করি, তাহলে তাকে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ পাক বলছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে সারা দুনিয়া যদি এসে বলতো যে না মুহাম্মদকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ একে ছেড়ে দেন, মাফ করে দেন, কেউ বাঁচাতে পারত না, রক্ষা করতে পারত না। ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে অতপর তোমাদের মধ্যে কেউ আনহু, তা থেকে হাজিজিন, বাধা দেওয়ার ছিল না, তাকে রক্ষা করার ছিল না, কেউ রক্ষা করতে পারত না। আমি আল্লাহ যদি মারতে চাইতাম, আমি আল্লাহ যদি ধ্বংস করতে চাইতাম, তো কোন শক্তি রক্ষা করতে পারত না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, ইন্নাহু এই কোরআনের দিকে যাচ্ছে, কোরআন বিষয়বস্তু কোরআন, নিশ্চয় এই কোরআন আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, মুত্তাকিদের জন্য হচ্ছে উপদেশ স্বরূপ। কারণ এই উপদেশ থেকে উপকৃত কারা হবে, যার অন্তরে শুধু মুমিন না, মুমিন আসলে মুমিন যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বাঁচতে চায় গুনাহ থেকে, যে ব্যক্তি জিনা থেকে বাঁচতে চায়, যে চুরি করা থেকে বাঁচতে চায়, যে বেঈমানি থেকে বাঁচতে চায়, যে পাপ থেকে বাঁচতে চায়, যে বেনামাজি হওয়া থেকে বাঁচতে চায়, যে গুনার রাস্তা থেকে বাঁচতে চায়, যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, এদেরকে মুত্তাকি। আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, এই কোরআন রাস্তা দেখাবে, দিক নির্দেশনা দেবে কাকে, সংযত, যারা সংযত পাপ থেকে বেঁচে থাকতে চায়, পাপ মুক্ত জীবন যাপন করতে চায়, গুনাহ করতে চায় না, ইচ্ছে করে গুনাহ করতে চায় না, গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, ভুল কখনো হয়ে গেলে তাড়াতাড়ি করে ফিরে আসতে চায়, গুনাহার পেশাব পায়খানায় ডুবে থাকতে চায় না, আর যারা রাত দিন গুনাহ করতে আছে, হারাম খেতে আছে, নামাজ ছাড়তে আছে, তারা যেন গুনাহার পেশাব পায়খানায় নিজেকে ডুবিয়ে রেখেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কোরআনে কারীম হচ্ছে তার আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ, কারণ তারাই এর দ্বারা উপকৃত হবে। ওয়াইন্না লানালামু আন্না মিনকুম মুকাযিবিন, আর আমি আল্লাহ অবশ্যই জানি যে তোমাদের মধ্যে অনেকেই মিথ্যাবাদী আছে, অনেকে তোমাদের মধ্যে আছে যারা এর পরেও কি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, আমার রসুলকে মিথ্যা মনে করবে, আমার দিনকে মিথ্যা মনে করবে, আমি আল্লাহকে মিথ্যা মনে করবে। এক নাস্তিক এক মুসলিমকে, যে ব্যক্তি নামাজ পড়ে, বলছি এখনো তোমরা আল্লাহ বলো আবার, এখনো এই যান্ত্রিক সভ্যতার যুগে এখনো আল্লাহ বলো, আল্লাহ বলতে রাজি নাই, কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগে একটা সামান্য এই মোবাইল বা কিছু তৈরি হয়েছে, না না না, এটা যে তৈরি করেছে সত্যি তার ব্রেন ছিল, এমনি তা তৈরি হলো না, ওটা আমার প্রাকৃতিক তৈরি হলো না, আরে তুমি নিজে এত সুন্দর শরীর, তোমার প্রাকৃতিক হয়ে গেল, তো এগুলো কেন প্রাকৃতিক হলো না, এটার জন্য আবার কেন কারিগর লাগলো। জাহেল মূর্খ যাকে অমায়ুদুল্লাহ ফামা আল্লাহ মিন হা, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছে, ওহ আল্লাহ পাকের দয়া হয়নি তার উপর, হতভাগা পদ নসিব সে। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্না লা নাআলামু আন্না মিনকুম মুকাযিবিন, আর আমি ভালো করেই জানি যে অবশ্যই তোমাদের মধ্যে কিছু মিথ্যুক থাকবে যারা মিথ্যা প্রতিপন্ন করবে বা মিথ্যারোপ করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, রাসূলকে মিথ্যা মনে করবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর জেনে রাখো যে কোরআন নিঃসন্দেহে কাফেরদের জন্য আক্ষেপ আর আফসুসের কারণ হবে, কোরআনে কারীম কাফেরদের জন্য আক্ষেপ আফসুসের কারণ হবে, কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে না, আর যখন মৌতের সম্মুখীন হবে, হাই আফসুস যদি বিশ্বাস করে নিতাম, বেনামাজি, হাই আফসুস, আমাকে অনেকবারই নামাজের কথা আমার মা বলেছিল, আমার আব্বা বলেছিলেন, আমার আমাকে অনেক আলেমে বলেছিলেন, অনেকে ভালো নসিহত করেছিলেন, যদি শুনে নিতাম তখন বড় আফসুস হবে, কিন্তু আফসুস করে আর কাজ হবে না, আর আক্ষেপ করে আর অনতপ্ত হয়ে কোনো কাজ হবে না। কোরআন তাহলে অনেকের জন্য কি হবে, ওয়াইন্নাহু কার জন্য, কাফেরদের জন্য, ওয়াইন্নাহু লাহাসরাতুন আল কাফিরিন, কোরআনে কারীম কাফেরদের জন্য অনতাপের বিষয় হবে। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এবং নিঃসন্দেহে কোরআনে কারীম হচ্ছে সুনিশ্চিত সত্য, হাক মানে সত্য আর ইয়াকিন মানে সুনিশ্চিত, সুনিশ্চিত সত্য, এমন সত্য যা হচ্ছে হাক্কুল ইয়াকিন, সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন, তাসবিহ পাঠ করুন, মহিমা ঘোষণা করুন, তাসবিহ মানে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করা। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজআলুহা ফি রুকুয়েকুম, এ আয়াতের বাস্তবায়ন করো, এর প্রতি আমল করো তোমাদের রুকুতে। সুতরাং রুকুতে আমরা কি পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম, এখানে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তোমার আযীম রবের তাসবিহ পাঠ করো, রুকুতে বলি সুবহানা রব্বিয়াল আযীম। যখন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা নাযিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজআলুহা ফি সুজুদিকুম, এর প্রতি আমল করো তোমাদের সিজদায়। তখন সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, সুবহানা রব্বিয়াল আলা। আর যখন নাযিল হলো সূরায়ে নাসর নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াত যখন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা মানে তখন পড়তে লাগলেন, রুকুতে এবং সিজদাতে দুটোতেই পড়তে লাগলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ বলেন, জানেন না কেউ, জি একজন বলেন, একজন, হ্যাঁ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি। দেখেন আল্লাহ পাক কি বলেছেন, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রব্বিকা তোমার রবের প্রশংসার সাথে, দ্বিতীয় হুকুম তাহলে প্রশংসাও করো, আর ওয়াস্তাগফিরু এবং মার্জনা কামনা করো, আল্লাহর কাছে মাফ চাও। তাহলে এই তিনটি হুকুমের প্রতি আমল করতে হলে কি করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যে কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রুকু সিজদায় বলতেন সুবহানাকা, তাসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা বিহামদিকা, হ্যাঁ আল্লাহুম্মা গফিরলি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তোমার প্রশংসা বিজড়িত, আর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, সুবহানাকা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আছে, সবাই সন্দেহ করতে লাগলেন মনে হচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ঠিক জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এখানে আর একটি বিষয় বলে তাফসীর শেষ হয়ে গেছে, সুরার সুরা হাক্কা শেষ হয়ে গেছে, আরেকটি বিষয় বলবো, আল্লাহ পাক এখানে বলেছেন যে কোরআনে কারিম হচ্ছে কি হাক্কুল ইয়াকিন, আল্লাহ পাক কোরআনে কারিমে আবার আরেকটি শব্দ উল্লেখ করেছেন ইয়াকিনের ক্ষেত্রে, দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর আরেকটি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, কি ওই আয়াতগুলি পড়ে দিতে পারেন, কোন হাফিজ আছে পড়ুন, আমপারাতে আছে ইলমুল ইয়াকিন, হ্যাঁ সুম্মাল্লা তারা অন্যাহা, এই এই আয়াত এই আয়াতগুলি পড়েন, হ্যাঁ কোন সুরা, হ্যাঁ সুরা তাকাসুর, আল-হাকমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তাহলে এই সুরাতে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই তিন ইয়াকিনের তাফসীর সুফিবাদী এ পীর ভণ্ডরা আবার বিদাতি তাফসীর করেছে, বিদাতি তাফসীর করেছে যে ফানাফুল্লার তিনটা স্তর আছে, আর প্রথম প্রথম মুরিদ হয়েছে তো ইলমুল ইয়াকিন, এখন এখন কিছুটা এগিয়ে এসছো, আর একটু যখন এগিয়ে যাবে তখন তোমার আইনুল ইয়াকিন চোখে দেখতে পাবে, তো কাশ্প হইতে লাগবে তখন, হ্যাঁ আর তারপরে যখন একবারে ফানাফিল লাগবে, এখন ফানাফির রসুল না আর ফানাফির শেখ না, ফানাফিল লাগবে লই হয়ে গেছে, আল্লাহ পৌঁছে গেছে, আরো সার খুঁজে পাওয়া যায় না, চার মানে এর বক্তব্য তার কেতাব থেকে পড়ে শুনিয়েছেন না, এমন ওই পাগল রে, আর তার শব্দই শোনা যায় না, ও আল্লাহতে যে মিলিয়ে গেছে সাতাশ মানের উপর, যখন এত দূরে পৌঁছে যাবে বলছে যে তখন হাক্কুল ইয়াকিন হয়ে গেল, এগুলি এগুলি সব অনৈসলামিক কথা, শোনা এগুলি হচ্ছে সব অনৈসলামিক কথা, এগুলো ইসলাম বিরোধী কথা, তাহলে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনের সঠিক অর্থ কি, ইলমুল ইয়াকিন মানে নলেজের মাধ্যমে, ইল মানে কি জ্ঞান, জ্ঞানের মাধ্যমে যে দৃঢ় বিশ্বাস পয়দা হয় তার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে জ্ঞান হাসিল করলেন আপনি, ইলম হাসিল করলেন তার মাধ্যমে যে আপনার বিশ্বাস হয়ে গেছে, এর নাম হচ্ছে ইলমুল ইয়াকিন, আগে অর্থগুলি বুঝানো তারপরে একটা কোন উদাহরণ দিয়ে বোঝানো হবে, অনেক উদাহরণের হতে পারে, উদাহরণ দিয়ে বোঝানো হবে দুনিয়াবী অথবা দিনী উদাহরণ দিয়ে, আর আইনুল ইয়াকিন মানে আপনার চোখে দেখে বিশ্বাস, কোন একটা বিষয়ে বিশ্বাস করেছেন কিন্তু চোখে দেখে, ঘটনা সচক্ষে দেখেছেন আপনি, এটা আইনুল ইয়াকিন, চোখে দেখে, আইন মানে চক্ষু, চোখে দেখে আপনার মানে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, আর হাক্কুল ইয়াকিন হচ্ছে চোখে দেখার ওপরে, তার উপরে সেটা হচ্ছে নিজের অনুভূতি শক্তির দ্বারা, তা হচ্ছে স্পর্শ করে, স্পর্শ করে অথবা জিহ্বাই দিয়ে যে এলম হাসিল হয় সেই সেটার নাম হচ্ছে, যে দৃঢ় বিশ্বাস হাসিল হয় সেটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তব বিশ্বাস। এখন এই তিনটাকে উদাহরণ দিয়ে দুনিয়ার ক্ষেত্রে আমাদের এক মুরব্বী শিক্ষক ছিলেন, উনি দুনিয়ার একটা রসিকতার উদাহরণ দিতেন, রসিকতার উদাহরণটা দিয়ে আপনাদের বুঝায়, কারণ অনেকে রসিকতা আর পছন্দ করে, বলছে একটা মনেও থাকে, বলছে একটা যুবক নতুন নতুন যুবক হয়েছে আর জানতে পেরেছে, একটু একটু জানতে পেরেছে যুবক হলে নাকি স্বপ্ন দোষ হয়, তারপরে সাবালক হলে আবার বিবাহ শাদীর প্রয়োজন হয় ইত্যাদি, এগুলো শুনেছে দিয়ে তারপরে ইয়াকিন হয়েছে না রে বিবাহ করতে হবে, কি হয়েছে এর এখন এলমুল ইয়াকিন হয়েছে, এলম হয়েছে, শুনেছে বা পড়েছে কিছু ওই রকম কিছু বই বা ফেকার কিতাব পড়েছে, আমার মনে পড়ছে বড় হাস্যকর কথা, দুসরি তিসরি জামাতে কুদুরি পড়তাম আর তাতে মানি আর মজির বাহাস আর তারপরে ওয়াদি এগুলোর ভাগ, তারপর হাইজ আর নেফাস, আর মাত্র আমার তখন বারো না তেরো বছর, তেরো বছরের বেশি হবে না বয়স চলছে, আর আমার সাথীগুলো সাতজন সাথী ছিলাম ওই দুসরি তিসরি জামাতে, সবগুলি আমার চেয়ে বড় সাবালক, আমি ওদেরকে একদিন জিজ্ঞাসা করছি আচ্ছা এগুলো কি, তখন আমাকে না সব হাসা শুরু করেছে, এগুলো কি বলছে, হাইজ কি নেফাস কি আবার মানি কি মাঝি কি, কিছু বুঝি না, শুধু মুখস্থ করে দিয়ে ওস্তাদ যে হাইজের সর্বনিম্ন মুদ্দত হলে এত, বেশি হলে এত, আর তারপরে মানি হইলে গোসল ফরজ হয়, মাজি হইলে উজু হয় ফরজ হয়, কিছু বুঝিয়ে না আমাকে নিয়ে হাসা শুরু করেছে তারা, বেশ কিছুদিন হাসতে থেকেছে আমাকে নিয়ে। তো তখন এই প্রথম পড়লাম যখন কুদুরি, তখন ইলমুল ইয়াকিন হলে যেগুলো হয় কিন্তু জানি না, প্রথম যেদিন স্বপ্ন দোষ হলো আরে জানলাম যে আইনুল ইয়াকিন এখন চোখে দেখে, চোখে দেখে এখন আইনুল ইয়াকিন হলো, চোখে দেখলাম। আর বিবাহ শাদী হওয়ার পরে যখন ওই জগতে পদার্পণ করলেন আপনি, তখন আপনার অনুভূতি সেরাই সেরাই অনুভূত মাথা থেকে পাপ পর্যন্ত, আরে কত স্বাদের জিনিস রে, আজকে বিদেশে থাকতে বিবি ছেড়ে কত কষ্ট লাগে রে, তাই না? তখন অনুভূত আহা, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। দুনিয়ার একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ইয়াকিন, কোরআনে করিমের প্রতি ইয়াকিন, আখেরাতের প্রতি ইয়াকিন, জান্নাতের প্রতি ইয়াকিন, জাহান্নামের প্রতি ইয়াকিন, মানে দৃঢ় বিশ্বাস, এই তিন শ্রেণীর মুসলমান আছে, সকলে মুসলিম কিন্তু তিন শ্রেণীর মুসলমান। কিছু লোকের হাদিস কোরআনে শুনেছে জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর কথা শুনেছে, শোনার পরে বা পড়েছে, পড়ার পরে ইলম হাসিল হচ্ছে, তারপরে তার ইয়াকিন আছে, সে মুসলমান, ইলম ইয়াকিন। আল্লাহ পাক কি বলছেন ওই আয়াতে, যে আয়াত পড়লাম ইলমাল ইয়াকিনান আল্লাহ কামুত্তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা কাল্লা লাও তাআলামুনা ইলমাল ইয়াকিন, যেমন তোমার ইলমে ইয়াকিন জানতে, মানে দৃঢ় ইলম যদি তোমাদের হইতো, কোরআন হাদিস পড়ে, জান্নাতের বয়ান পড়ে, জাহান্নামের বয়ান পড়ে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের তৌহিদের কথা পড়ে, যে ঈমান তৈরি হচ্ছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে যেমন মুজিজা দেখিয়ে দিয়েছেন বেশ কিছু, আইনুল ইয়াকিন চোখে দেখে এই রকমের যদি এমন কিছু দেখলেন, আইনুল ইয়াকিন, অনেক সময় এইরকম হতে পারে আল্লাহর কোন নেক বান্দার হতে পারে, যে আইনুল ইয়াকিন চোখে দেখে। একটি ঘটনায় একজন আসামিকে, নিরীহ আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, নিরীহ আসামি একবার নির্দোষী দিনদার আলেম মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, চোখে দেখার মতো ঘটনা, মানে আমার সামনে ঘটনা, এই ঘটনা ঘটার দুই এক মাস পরে জানতে পারলাম, এবং সেই ব্যক্তিকে চিনে যাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে। সমস্ত যেগুলি ছিল তার সাথে পুলিশ ছিল, সবগুলি কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কি আহত হয়েছে, জখম হয়েছে, কিন্তু যে আসামিকে ধরে নিয়েছিল তার সামান্য ব্যথা লাগেনি। তারপরে ওই পুলিশ বলছে যে আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য, আমাদেরকে যেহেতু উপর থেকে আদেশ আছে ছাড়তে পারছি না, কিন্তু আপনি দেবতা, কারণ হিন্দু পুলিশ বলছে আপনি সত্যি দেবতা, তাদের কাছে এইরকম সৎলোক যদি হয় কিছু হলো না রে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস, চোখে দেখে বিশ্বাস যে আল্লাহ পাকের কুদরত আছে, আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের খাস সাহায্য করেন, ইন্না মাইয়া রব্বি রব আমাদের সাথে আছেন, লা তাহজান ইন্না আল্লাহ মানা চিন্তা করি না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবী করিম সাল বলছেন আমার আপনার ইমান যদি দুর্বল ইমান হইত, তাহলে কাফেররা যখন চারিদিকে ঘুরছে আর খুঁজছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপকার খুঁজছে, তখন অবস্থা খারাপ হয়ে যেত, প্রাণ উড়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটু ভয় লেগেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ধরলেই তো তারা 100 উটের পুরস্কার জন্য শেষ করে দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা ইমান, তিনি বলেছেন লা তাহজান চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে, হতেই পারে না যে তারা আমাদেরকে ধরতে পারবে। হাক্কুল ইয়াকিন, এই হাক্কুল ইয়াকিন বাস্তবে ইয়াকিন সুনিশ্চিত, সুনিশ্চিত যেটা হক, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল নবীকে সান্ত্বনা না দেওয়ার জন্য যখন জুলম অত্যাচার খুব বেশি হতে লেগেছে মক্কায়, তখন আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গিয়ে জান্নাতের দৃশ্য দেখিয়ে দিলেন, জাহান্নামের দৃশ্য দেখিয়ে দিলেন। জান্নাতে ঢুকলাম, দেখছি উমরের মহল দেখছি, আর একটা সুন্দর দেখলাম, জিজ্ঞাসা করছি কার, বলছে এটা আপনার, বলছি দেন একটু ঢুকতে দেন, দেখি ঢুকি, বলছে না না এখন না, আপনার বয়স একটু বাকি আছে। তারপরে হাক্কুল ইয়াকিন, তো এই হচ্ছে একিনের অর্থ। কিন্তু এগুলিকে বিদাতিরা, সুফিবাদে বিশ্বাসীরা, পীরভণ্ডরা এগুলিকে তাদের বিদাতকে প্রচার প্রসার ঘটানোর জন্য এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সেই দিকে লাগিয়েছে। আল্লাহ পাক যেন এইসব শিরক বিদাত থেকে আর পীরভণ্ডদের এই অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে যেন উদ্ধার করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন শিখার, কোরআন এবং হাদিস শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন এক ভাই, যে জুমার খুতবা সংক্ষেপে হওয়া এবং নামাজ লম্বা হওয়া, এটি হচ্ছে হাদিসের কথা, কথা সত্যি, হাদিস সহিহ এবং এর প্রতি আমল হওয়া উচিত। আজকালকার জামানায় এর প্রতি আইম্মায়ে কেরামগণ মানে মসজিদের ইমামরা আমল করা ছেড়ে দিয়েছে, অথচ উচিত এর উপর আমল করা। অর্থাৎ খুতবা শর্ট সংক্ষেপে অল্প কথায় যাতে করে অনেক কিছু বোঝানো সম্ভব হয়, এরকম কথা গুছানো কথা পেশ করা, এদিক সেদিক কথা না বলে, আর নামাজ একটু লম্বা করে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরে আলা সূরে গাশিয়া দিয়ে নামাজ পড়াইতেন, তো এইভাবে হওয়া উচিত। কিন্তু সুন্নত থেকে অনেকে আজকাল দূরে চলে গেছে, বিদাত তো বলবো না, কিন্তু কথা হচ্ছে যে সুন্নতের খেলাফ কাজ আজকাল হচ্ছে। তবে এটি উত্তম, এই বিষয়টি মানে খুতবা সংক্ষেপ হওয়া আর নামাজ লম্বা হয় উত্তম বিষয়, উত্তমের খেলাফ হচ্ছে, নয় যে একবার ফরজ জিনিস আর ফরজ তরক হয়ে যাচ্ছে, এরকম ভাববেন না। বলা হয়েছে ওই হাদিসটিতে যে ইন্না মিন কেসারিল খুতবাতে ওয়া তুলিস সালাতে মা ইন্নাতুম মিন ফিকহিহি, ইন্না মিন কেসারি খুতবাতিল ইমামে ওয়া তুলি সালাতিহি মা ইন্নাতুম মিন ফিকহিহি। যদি খুতবা সংক্ষেপে হয় আর নামাজ লম্বা হয়, এটি ইমামের মাইন্নাত মিন ফিকহি, তার জ্ঞান দ্বীন সম্পর্কে জ্ঞানের প্রমাণ, মানে জ্ঞানী মানুষ তিনি, দ্বীন সম্পর্কে তিনি আলেম, তো আলেমের জ্ঞানের পরিচয় হবে এই যে সুন্নতের মোতাবেক আমল করা, তাহলে এটি ফরজ কাজ নয়, এটি হচ্ছে উত্তম কাজ। আরেকটি প্রশ্ন লিখেছেন, আমি আমার সন্তানের জন্য সবসময় এই দোয়া করি আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আলেম ও পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ করে দেন, দোয়া করছেন যে ছেলেকে আল্লাহ যেন হাফেজ বানান ভালো, এবং ভালো পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ এবং শ্রেষ্ঠ আলেম বানান, কোনো দোষ নেই, কোনো দোষ নেই, এই দোয়াতে কোনো বাড়াবাড়ি নেই, অসম্ভব কিছু না। যেই কাজটি অসম্ভব সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে, অথবা যেই দোয়া হচ্ছে হারাম সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি কেউ দোয়া করে আল্লাহ আমার ছেলেটি জানে জীবনে না মরে, এই দোয়া করা জায়েজ? বলা হচ্ছে এটা হচ্ছে এতেদাফির দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা হারাম, এটা জায়েজ নাই। আল্লাহ আমি যাতে করে সারা জীবন না মরি আমাকে এই কেরামতি দান করো, তুমি দুনিয়াতে অনেক লোককে অনেক কেরামতি দান করেছো, আমাকে আল্লাহ কেরামতি দান করেছো সারা জীবনই বাঁচিয়ে রাখো, হবে না, এই দোয়া হারাম, জায়েজ নয় করা। কিন্তু শ্রেষ্ঠ হাফেজ হওয়া সম্ভব, হ্যাঁ পসিবল, আর শ্রেষ্ঠ আলেম হওয়া সম্ভব। আপনি দোয়া করেন যে আল্লাহ ইমাম বুখারীর মতো আলেম আমার ছেলেকে বানিয়ে দাও, হ্যাঁ দোয়া করেন, ইবনে আব্বাসের মতো মুফাসসির বানিয়ে দাও, অসুবিধা নেই, দোয়া করেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিশর থেকে, মিশরের প্রখ্যাত আলেম তিনি মুহাদ্দিস, হাফেজ ইবনে হাজার বলছেন যে আমি যখন জমজম পানি পান করতাম তখন দোয়া করতাম যে আল্লাহকে ইমাম জাহাবির মতো আলেম বানিয়ে দাও। তাহলে বোঝা গেল যে বড় আলেমদের নাম ধরে যদি কেউ দোয়া করে যে আমাকে ওই রকম আলেম বানিয়ে দাও কোরআন সুন্নাহ, তাহলে এটি জায়েজ, এইরকম প্রমাণ মুহাদ্দিসিন থেকে আছে, তারা এরকম দোয়া করতেন। হ্যাঁ না না, তার মতো আলেম, তিনি কোরআন সুন্নাহ আলেম, বিদাতি আলেম আবার হইতে চেয়ে না, অনেকে এখনো বিদাতি আলেমের ভক্তি আছেন, সুতরাং এই ক্ষেত্রে সাবধান না হইলে আবার আপনি বিদাতি হই, দোয়া কবুল হয়ে গিয়ে আবার বিদাতি হয়ে মরবেন, এমনটা না হয়। কোরআন সুন্নাহ আমাকে আলেম বানিয়ে দাও, সব ঝামেলা ব্যক্তি বাদ দিয়ে আমাকে কোরআন সুন্নাহ তুমি ভালো আলেম বানিয়ে দাও, আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান দান করো, বাস যথেষ্ট। আল্লাহ যেন তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন একবার লিখেছেন, যদি কারো মা বাবা বেনামাজি হয় তাহলে মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে এই দোয়ার কি? মা বাবা যদি বেনামাজি হয় তো কে দোয়া করবে? সন্তান সন্তানের জন্য দোয়া করবে বেনামাজি, বেনামাজির দোয়া যদি জুলম অত্যাচার করে তাহলে মজলুমের দোয়া কবুল হয়ে যাবে। কাফেরও যদি মজলুম হয়, কাফের বেদিন বা বেনামাজি, কিন্তু মজলুম বলে জুলুম করেছে কেউ, আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে আল্লাহ শুনে নেবে। আব্দুল মুত্তালিবের দোয়া শুনে আবরাহাকে আল্লাহ হালাক করেছে, কাবার গেলাম ধরে দোয়া করতে শুরু করে আব্দুল মুত্তালিব, কাফের ছিল না? ছিল না, নবী সাল্লাল্লাহু দাদা মুশরিক কাফের ছিল, 360 মূর্তির পূজক। আবরাহা যখন জুলম জালেম কাবা ধ্বংস করার জন্য এসেছিল আর তার উটগুলিকে ধরে নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী, বলে আমার উট নিও না, বলছে উটের কথা বলছো, কাবা ভাঙতে এসছে, বলছে কাবার রব দেখে নেবে, আমি হচ্ছে উটের মালিক, উট আমাকে দিয়ে দাও। তো আল্লাহ দোয়া শুনেছে, যে প্রমাণ যে যদি কোন মজলুম ব্যক্তি, কোন পাপির ওপরে জুলুম করা জায়েজ নাই, কোন কাফের ওপরে জুলুম জায়েজ নাই, কোন বেনামাজির ওপরে জুলুম জায়েজ নাই, জুলুম করেন আপনি নেক লোক, আল্লাহ ওই মজলুম কাফের বেনামাজির দোয়া শুনে নেবে। কিন্তু মাতা পিতা যদি বেনামাজি থাকে, যদি আপনি জুলুম করেন মায়ের ওপর বাবার ওপর, তাহলে আল্লাহ দোয়া শুনবে। অন্যান্য দোয়া আপনাকে আল্লাহ আমার ছেলেটাকে খুব ভালো করো, আমার ছেলেটাকে ভালো করো, ছেলেটাকে খুব পয়সা দান করো, পয়সা চাইবে, বেনামাজি তার পয়সা ছাড়া চাইবে কি? পয়সা চাইবে না, নেতৃত্ব চাইবে, না আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, এইসবই চাইবে, আর তো কিছু চাওয়ার তো অভিজ্ঞ হবে না। আমার ছেলেকে নামাজি মানে নিজেই নামাজি নয়, তো বেনামাজি এদের দোয়া কবুল এই ক্ষেত্রে হয়তো হবে না। জি, কোন প্রমাণ নাই যে এরকম ফাসেক কাফেরদের দোয়া এরকম কবুল হবে, যারা নিজে নামাজি ঠিক নেই যাদের, মজলুম ছাড়া। জি, আরেক ভাই লিখেছেন, যদি কোন স্ত্রী তার স্বামীর দাড়ির কথা নিয়ে মন মলিন করে এবং সংসার ত্যাগ করতে চায়, এখন স্বামীর উচিত কি হবে? স্বাধীনতা দিয়ে দিবে। জিজ্ঞাসা করেছেন যে যদি কোন স্ত্রী তার স্বামী দাড়ি রেখেছে সেই জন্য মনোমালিন্যতা হয়ে যায় এবং ঝগড়া বিবাদ হয় আর বলে যে আমি থাকবো না তোমার কাছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে আয়াতুত তাখির নাজিল করেছেন, মানে ইখতিয়ার স্ত্রীকে দাও, তোমার ইচ্ছা হলে থাকো আর ইচ্ছা হলে রাস্তা খোলা আছে, যদি চলেও যায় কষ্ট দিতে হবে না, ভালো হবে, ভালোভাবে বিদায় করে দিতে হবে, রাস্তা খোলা আছে তোমার জন্য, যদি পছন্দ হয় দাঁড়িয়েওয়ালা স্বামী তাহলে থাকো, আর না হলে মা সালামে তুমি বিদায় নিয়ে নাও, সসম্মানে তুমি চলে যাও। জি, আল্লাহ পাক করছে তো অনেক ভালো দেবে। জি, ইনশাআল্লাহ। স্বপ্ন দেখা যায়, এটা কি শরীয়ত অনুযায়ী বিশ্বাসযোগ্য? আল্লাহকে স্বপ্ন দেখা যায়, যদি কেউ দাবি করে তাকে জিজ্ঞাসা করেন কেমন রূপে দেখলেন আপনি, প্রথম কথা ওই বেদা থেকে বিশ্বাস করবো যে ওরাই বলে যে আল্লাহর আকারই নেই, আল্লাহ নিরাকার, তো দেখলি কি? কারণ যেই বিদাতিরা বললেন আল্লাহকে এতবার স্বপ্ন অমুক দেখেছে, সেই বিদাতিরা বলে আল্লাহ নিরাকার, তাই না? এই বিদাতি আকিদা রাখে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকারই নেই, তো আল্লাহর যেখানে আকার নেই তো দেখলে কি? তাহলে হয়তো ঘোড়ার ডিম দেখে হবে, মানে ঘোড়ার ডিম হয় না, ওই রকমও দেখেনি, এরকম হইতে পারে হয়তো। কিন্তু হ্যাঁ, সঠিক হচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো আমরা জানি না, জানা নেই, অলকাইফ মজহুলুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ আরো সবে সমাসীন আছেন কি না, বললো সর্বত্র বিরাজমান, তিনি বলছেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ আরো সে আছেন এটা জানা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তার রাসূল বলেছেন, হ্যাঁ এলম আছে, এলম আল ইয়াকিন, কিন্তু অলকাইফ মজহুলুন, এর ধরন কেমন করে আছেন জানা নেই, কেমন ভাবে আছেন জানা নেই, ওই রকমই আল্লাহর আকার আছে কিন্তু জানা, আল্লাহর চেহারা, আল্লাহর আকার, আল্লাহর চেহারা আছে। ওয়জহুনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবকা ওয়জহু রব্বিকা, তোমার রবের ওয়জহ চেহারা, ওয়জহ মানে কি চেহারা, তাহলে আল্লাহ চেহারা আছে কোরআন বলছে, আপনি বলছেন না নেই, তার মানে আল্লাহর এতরাজ করছেন যে আল্লাহ তুমি ভুল বলেছো, তাইলে হ্যাঁ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়জহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর ওয়জহ ছাড়া, তাহলে আল্লাহর ওয়জহের কথা আল্লাহ বলা হচ্ছে, ইবতাগি বিযালিকা ওয়জহাল্লাহে, যারা আল্লাহর ওয়জহের কামনা করে, এখানে ওয়াজ বলা হয়েছে, তাহলে বুঝা গেল যে ওয়াজ আল্লাহর আছে, আল্লাহর চেহারা আছে। ওই রকম আল্লাহ পাকের ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লায়ুনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ দুই হাতের কথা আল্লাহ বলেছেন, যার হাত আছে দুই হাত, তার আকার আছে না নেই? আপনি যদি বলা হয় যে এমন একটা লোক আছে যার দুই হাত আছে কিন্তু আকার নেই, কি বলবে আপনাকে, পাগল বলবে না? দুই হাত আছে আবার আকার নেই, কেমন কথা হইল? যার দুই হাত আছে আকার আছে কিন্তু জানার নেই, আল্লাহর হাত কেমন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওটা জানাননি, আর ও জানার প্রয়োজন করে না, যতটা জানিয়েছে ততটা বিশ্বাস করা হচ্ছে ফরজ। আরেকটি প্রশ্ন লিখেছেন যে যদি কোন মুসলিম মা বাবা গুনাহগার অবস্থায় মারা গিয়ে থাকে, তার সন্তান যদি দোয়া করে আল্লাহ কি ক্ষমা করবেন? কিসের অবস্থায় মারা গিয়ে থাকে? গুনাহগার অবস্থায়, মানে পাপ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আপনার মাতা পিতা বা যে কোনো মুসলিম যদি শিরক করে মারা না যায়, বেনামাজির মাসলাতেও আমি বলি যে বেনামাজি যদিও সঠিক মতে হচ্ছে কাফের, কিন্তু তারপরে যেহেতু বেশ কিছু ওলামা ইখতিলাফ করেছে, সেই জন্য দোয়া করেন, আল্লাহর ইচ্ছা হলে কবুল করবেন, না হলে কবুল করবেন না। কারণ আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন যে তুমি যে 70 বার করেও দোয়া করো তবু আমি কবুল করবো না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দোয়া করার ইচ্ছা করলেন মুনাফিকদের জন্য মদিনায়, তখন আল্লাহ এরা নামাজ পড়ত কিন্তু অন্তরে মুনাফিকই ছিল। আল্লাহ বলছেন এদের জন্য ইস্তেগফার করো, আর না করো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, বলতে থাকো ইনতাস্তাগফিরুম 70 মারা 70 বার করে যদি বলো ফালাই ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে যদি বেনামাজি থেকে থাকে আপনার মাতা পিতা অথবা আপনজন কেউ আর মরে গিয়ে থাকে ওই অবস্থায়, তাহলে দোয়া করেন, আল্লাহর মর্জি হলে কবুল করবেন আর না হলে করবেন না। মুশরিকদের ক্ষেত্রে যেহেতু সর্বসম্মতি করে মুশরিক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে মারা গেছে, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে মারা গেছে, কবর মাজার পূজা করে মারা গেছে, সর্বসম্মতি করে যেহেতু মুশরিক, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, না হানাফি শাফেঈ মালিকি হাম্বলি কোনো মাযহাবের ইখতিলাফ নেই। সুতরাং তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করেছেন, মা কানা লিন নবী ওয়াল লাযিনা আমানু লিলমুশরিকিন মুমিনের নবীর জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য কি করবে ইস্তেগফার করবে যে আল্লাহ তুমি মুশরিককে মাফ করে দাও ওয়ালাউ কানু উলি কুরবা যদিও একেবারে নিকটাত্মীয় হোক না কেন মিমবাদে মাতা বাইয়্যা লাহু আন্নাহু আসহাবুল জাহিম জাহান্নামে চলে গেছে কত স্পষ্ট হওয়ার পর অর্থাৎ ওই শিরকের অবস্থায় মারা গেছে হ্যাঁ তওবা করে যদি মারা যায় যেত আটরসি যেত শাহজালালে যেত সিজদা করতো মাজার চড়াইতো কিন্তু শেষখানে তওবা করে মারা গেছে বাবা এইসব ছেড়ে দিলাম আল্লাহর কাছে তওবা করেছি আল্লাহ মাফ করে দিই এই কথা শুনেছেন আপনি তাহলে দোয়া করবেন যে আল্লাহ মাফ করে দাও আমাদের এক ভাই নতুন বিয়ে করে এসেছেন আমাদের আজিজুল হকের দরখাস্ত হবে হয়তো এটা হ্যাঁ বিয়ে করে এসেছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বরকত দিক ইনশাআল্লাহ দোয়া করেন বারাকাল্লাহ লাকা এ হচ্ছে দোয়া আমাদের দেশের মানুষ দোয়া মুখস্থ করে না বিয়ে করে এসছো তাই না বারাকাল্লাহ লাকা আল্লাহ তোমাতে বরকত দিক ও বারাকা আলাইকা তোমার উপর আল্লাহ বরকত দিক হ্যাঁ ওয়া জামা বাইনাকুমা ফি খাইর এবং তোমাদের দুইজনকে উভয়কে আল্লাহ একত্রিত রাখুক কল্যাণের সাথে কত সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোন নতুন বর বিবাহ করেছে তাকে এই দোয়া দিতে বলা হয়েছে সুন্নত বারাকাল্লাহ লাকা ও বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা এবং আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ ওলিমার দাওয়াত খাওয়াবেন তবে মঙ্গলবারে কারণ শুক্রবারে তো আমরাই খাওয়াচ্ছি ইসলামী সেন্টার খাওয়াচ্ছে মঙ্গলবারের দিনে রাত্রে এসা পরে যে বক্তব্য আছে তাতে ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি উনি খাওয়াবেন ইনশাআল্লাহ জানিয়ে দেবো তার আগের সপ্তাহে জানিয়ে দেবো হ্যাঁ থেকে যাবে দেশে হবে হবে আল্লাহ যদি বাচ্চা দিতে চান একদিনেই দিতে পারে আমাদের আরেক ভাই বিয়ে করেছে এখানে আবদুল্লাহ নাও মুসলিম ছিল না আমাদের সায়েন্স সেন্টারে ও বিয়ে করেছে দেশে গিয়ে বিয়ে করে সুসংবাদ শুনলাম যে আমার খেলা বাচ্চাও হবে খবরও পেয়ে গেছি তাহলে বরকত আজকাল তো ছেলেমেয়ের বরকতই চায় না বিয়ে করেছি পাঁচটা বছর না একটু আরামে থাকতে দাও পাঁচ বছর ছেলে মেয়ে নেবেন না পাঁচ বছর ওষুধ খেয়ে খেয়ে এমন করে নারীকে সরিয়ে দিয়েছে আর বাচ্চার আকাঙ্ক্ষা করছে আর বাচ্চাই হয় না তখন আর পেরেশান যে বাচ্চা কেন হয় না তা আপনার দোষ হয় না পীরপন্থী দুই প্রকার আমাদের ভাই জিজ্ঞাসা করছেন অনেকে পীরপন্থী আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের হুকুম কি পীরপন্থী দুই প্রকার এক পীরপন্থী যে পীরের পূজা করে অর্থাৎ মরা পীরের ওই কবরে সেজদা করে অথবা কবরে গিয়ে চাদর চড়ায় আর জবাই করে খাসি মরুক জবাই করে আর মনে করে যে পীরেরা দিতে পারে বালা মুসিবত দূর করতে পারে আমার পীর জান্নাতে নিয়ে যাবে তাহলে এরা মুসলমান নয় মুশরিক এক শ্রেণীর আর এক দল আছে যে পীরকে মুরব্বী হিসাবে ধরেছি পীরেরা যে কিটিকির ওজিবা ভালো উপদেশ দেবে একটু নামাজ রোজার কথা বলবে সেই জন্য অনেক অন্ধ জাহেল আছে এইরকম যারা পীর ধরে আছে তারা বিদাতি তারা মুসলমান কিন্তু বিদাতি তারা কারণ এই পীর ধরা অন্ধত্ব ইসলামে নেই ভালো আলেমের কাছ থেকে মাসলাম মাসাইল জানতে হয় এটা ইসলাম যে কোনো জায়গায় যেখানে থাকবেন সেখানে কিন্তু আপনার পীরের চেন বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার সৌদি আরবে এসে আছেন আরো চরমনাইকে ধরে আছেন যে আমি অমুকের মুরিদ এটি বিদাত হ্যাঁ বিদাত বিদাতি যদি মারা যায় তো আল্লাহ পাক কিছু শাস্তি দিয়ে আল্লাহ মাফ করবেন হয়তো বিদাতি অবস্থায় যদি মারা যায় শিরক না করে তাহলে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহ একদিন জান্নাত দেবেন নামাজি যদি হয় শিরক না করে মরে তাহলে